এজন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, আমরা দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব। আমাদের দেশে যত ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর অন্য কোন দেশে এত মাহফিল হয় বলে জানা নাই। কিন্তু এর পরেও যখন আমরা জিজ্ঞেস করি ইসলাম অর্থ কি, মানুষ তাও বলতে পারে না। আপনারা বলুন তো ইসলাম অর্থ কি? শান্তি, এটাই বলে সবাই। কিন্তু এই পাশেই মাদ্রাসা দেখে আসলাম, মাদ্রাসার দুই ক্লাসে দুইটা ক্লাস পড়াইলি, দ্বিতীয় ক্লাস একটা কিতাব আছে মিজানুল সাহিব, ওইখানে গিয়ে দেখবেন ইসলামের কি অর্থ। আল ইসলাম মুসলমান সুদান ওয়া গর্দান নেহাদান বাতাত, ইসলাম মানে হল এক আল্লাহর বিধানের সামনে, এক আল্লাহর হুকুমের সামনে, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করার নাম হল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয়, তা ঠিক। কিন্তু ভাই ইসলাম অর্থ শান্তি না, সালাম অর্থ শান্তি। এই যে আমি বসেই বললাম প্রথমে কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এবং শান্তি বর্ষিত হোক। সালাম অর্থ কি? তাহলে ইসলাম অর্থ কি? ইসলাম মানে হল এক কথায় এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করা? ইয ক্বাল লাহু রাব্বুহু আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো। তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন ইসলাম অর্থ কি। তিনি উত্তর দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের, আলামিন মানে গোটা সৃষ্টির, গোটা জগৎ সমূহের যিনি রব, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। ইসলাম মানে কি? তাহলে আমরা আত্মসমর্পণ করব কার কাছে? আল্লাহর বিধানের কাছে। আমাদের জীবন মরণ সব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান এনেছ, তোমাদের ঘোষণা হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি, বলো আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য? এর নাম ইসলাম। এর নাম কি? এই ইসলাম আল্লাহর হুকুম যে মানে তার নাম হয় মুসলিম। তার নাম কি? আল্লাহর হুকুম যে মানে তার নাম কি? ইসলাম মানে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা। আর আল্লাহর হুকুম যে মানে তার নাম কি? মুসলিম। তার নাম কি? এইটা একটু ক্লিয়ার করে মূল আলোচনা আসবো। আসমান জমিন কার হুকুমে চলে? আল্লাহর হুকুম যে মানে তার নাম কি? মুসলিম। মুসলমান কোন শব্দ নাই, এগুলো মানুষের তৈরি করা। যেমন আল্লাহর পরিবর্তে খোদা হয়ে গেছে, এরকম মুসলিম গেছে মুসলমান হইয়া। আসলে শব্দ মুসলিম এক বচন, মুসলিমুন বহু বচন। মুসলিম বলে যে ব্যক্তি আল্লাহর হুকুমকে মেনে নেয়, তার নাম কি? এবারে আসমান যদি আল্লাহর হুকুম মতো চলে, আসমান মুসলিম কিনা? চন্দ্র সূর্য যদি আল্লাহর হুকুম মতো চলে ভাইজান, তাহলে চন্দ্র সূর্য মুসলিম কিনা? কোরআনে আছে এটা, আল্লাহ বলছেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানে বা জমিনে, জঙ্গলে বা পাহাড়ে, সমুদ্রে বা স্থলে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। সবগুলো কি? সব মুসলিম। আমরা দেখি সূরা ইয়াসিনে আছে, এই যে সূর্য চলে আল্লাহর হুকুম মেনে চলে কিনা, সূর্যকে চলার জন্য রাস্তা নির্ধারণ করে দিয়েছেন কে? দলিল আছে, সূরা ইয়াসিনে আছে, والشمسُ تجري لمستقر لها আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য তার জন্য নির্দিষ্ট যে রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে চলে এই সূর্য যেই রাস্তা দিয়ে চলে এর চেয়ে যদি একটু নিচে চলে আসত তাহলে গরমের চোটে পৃথিবীর সবকিছু পুড়ে ছারখার হয়ে যেত আবার যদি এর চেয়ে একটু উপর দিয়ে সূর্য চলত তাহলে পৃথিবীবাসী ঠান্ডায় বরফ হয়ে বসবাসের অনুপযুক্ত হয়ে যেত তাহলে এই যে নির্দিষ্ট জায়গা দিয়ে চলে এই রাস্তা নির্ধারণ করেছেন কে আল্লাহ বলছেন ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তা নির্ধারণ করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এবারে চন্দ্র কার হুকুম মানে সূরা ইয়াসিনের পরের আয়াত আল্লাহ বলছেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি চন্দ্রের জন্য রাস্তা নির্ধারণ করেছেন কে আল্লাহ বলছেন চন্দ্র ওই হুকুম মেনে চলতে থাকে হাত্তা আদা কাল উরজুনিল কদিম এমনকি আল্লাহর রাস্তা দিয়ে চলতে চলতে চন্দ্র একসময় চিকন শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায় ঠিক কিনা একেবারে চিকন হয়ে যায় কিনা আল্লাহ কি সুন্দর উদাহরণ দিয়েছেন হাত্তা আদা কাল উরজুনিল কদিম পুরাতন খেজুরের শুকনো ডালের মতো একেবারে চিকন হয়ে যায় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা এবং রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো নিজ নিজ কক্ষপথে চলে কার হুকুম মেনে এই জন্য চন্দ্র সূর্য আল্লাহর হুকুম মানে সেজন্য সে মুসলিম সে কি জঙ্গলের বাঘ ভল্লু হুকুম মানে কার এই জন্য দেখবেন আসমানে সব কিছু আল্লাহর হুকুম মতো চলে এই জন্য ওখানে ট্রাফিক পুলিশ নাই আছে নাকি রাস্তায় লেন নির্ধারণ করা আছে তা নাই সিগন্যাল বাতি আছে তারপরেও কোন অ্যাক্সিডেন্ট ঘটে আসমানে সূর্য একেবারে চন্দ্রের গায়ে ধাক্কা মেরেছে এমনটা হয়েছে নাকি হুকুম মানে কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরার আর রাতের ক্ষমতা নেই দিন অতিক্রম করার ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন সব কিছু নিজ নিজ কক্ষ পথে চলমান আল্লাহর হুকুম মেনে চলছে কার হুকুম মেনে চলছে জঙ্গলের পশু পক্ষী হুকুম মানে কার সমুদ্রের মাছেরা হুকুম মানে কার এই জন্য সেখানে ইফতিজিং আছে যে সমুদ্রে তিমি মাছের ছেলেরা ইলিশ মাছের সুন্দরী মেয়েদেরকে ইফতিজিং করেছে শোনা গেছে জঙ্গলের বাঘ ভল্লুকেরা সিংহরা হরিণের সুন্দরী মেয়েকে ইফতিজিং করেছে এমনটা শোনা গেছে কারণ সবাই হুকুম মানে কার সবাই আল্লাহর হুকুম মেনে চলে আল্লাহর তাসবিহ পড়ে কার তাসবিহ পড়ে আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাব'উ ওয়াল আরযু ওয়া মান ফীহিন্না আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর নামে তাসবিহ পড়ে কার তাসবিহ পড়ে এরপরে বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ولكن لا تفقهون تسبيحهم আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর তাসবিহ পরে হামদ করে কার ولكن لا تفقهون تسبيحهم কিন্তু তোমরা ওদের তাসবিহ গুলো বুঝতে পারো না ওরা বলে আল্লাহু আল্লাহু তুমি শোনো কুহু কুহু ওরা বলে সুব্বহন কুদ্দুসন তুমি শোনো কুকুরাতু ঠিক কিনা ভোর রাত্রে উঠে মোরগের আওয়াজ করে না আমরা শুনি কি কুকুরাতু আসলে ওরা বলে সুব্বহন কুদ্দুসন কি বলে এমনি ভাবে সব মাখলুকাত তাসবি পড়ে কার? আল্লাহর হুকুম মেনে চলে। এই জন্য সব মুসলিম, সব কি মানুষেরাও আল্লাহর হুকুম কিছু কিছু মানতে বাধ্য। যেমন মনে করুন আল্লাহ তাআলা চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, আর উল্টো করা যাবে যে আমরা কান দিয়ে দেখব চোখ দিয়ে শুনবো, এমনটা করা যাবে? এই পর্যন্ত কান তাহলে মুসলিম, হুকুম মানে কার? চক্ষু মুসলিম, হুকুম মানে কার? আমার হাত মুসলিম, পা মুসলিম। কিন্তু আল্লাহ মানুষকেও বাধ্য করতে পারতেন কিন্তু করেন নাই। বাধ্য করতে পারতেন কিনা? আল্লাহ যদি চাইতেন তাহলে যারা এশার নামাজ না পড়বে রাত্রে ঘুমাইলে পরে তাদের পিঠ একেবারে তক্তার মতো শক্ত হয়ে থাকবে, এমনটা করতে পারতেন না? আর এরকম করলে আর বেনামাজি খুঁজে পাওয়া যেত? আবার ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে না সেই ব্যক্তির হাতগুলো সোজা হয়ে থাকবে, বাঁকা করতে পারবে না, এমনটা করতে পারতেন কিনা? আর এরকম করলে আর কোন বেনামাজি খুঁজে পাওয়া যেত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শা আল্লাহু লাহাদাকুম আজমাইন, আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন তোমাদের সবগুলোকে আল্লাহর হুকুম মানার জন্য বাধ্য করতে পারতেন, পারতেন কিনা? কিন্তু করেন নাই কেন? আল্লাহু আকবার! অনেক গুরুত্বপূর্ণ রহস্য। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠ মাখলুক বলে ঘোষণা করেছেন। কি মাখলুক? কোরআন বলছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি, শ্রেষ্ঠ মাখলুক করে সৃষ্টি করেছি। এই শ্রেষ্ঠ কোন দিক দিয়া জানা দরকার আছে কিনা? কি দৌড়ের পাল্লায় বেশি দৌড়াইতে পারে জন্য? ও আমার ভাইয়েরা, দৌড়ের প্রতিযোগিতায় যদি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো তাহলে মানুষের চেয়ে চিতাবাঘ বেশি দৌড়াইতে পারে, ঠিক কিনা? মানুষ যদি জোরে দৌড় দেয় তো ঘন্টায় সর্বোচ্চ 20-25 কিলোমিটার দৌড়িতে পারবে, ঠিক কিনা? কিন্তু চিতাবাঘ জোরে দৌড় দিলে 100 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ! যদি দৌড়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো তাহলে মানুষের চেয়ে চিতাবাঘ বেশি সম্মানিত হতো, ঠিক কিনা? আবার যদি বলেন উড়াল দেওয়ার প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে তাহলে মানুষেরা উড়তে জানে না, পাখিরা উড়তে জানে, তাহলে পাখিদের শ্রেষ্ঠ হওয়ার কথা, ঠিক কিনা? আবার যদি বলেন সাঁতারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে তাহলে মানুষের চেয়ে মাছেরা সাঁতার কাটতে পারে বেশি, ঠিক কিনা? যদি বলেন হিংস্রতার প্রতিযোগিতায় তাহলে মানুষে কামড় দিলে মানুষ মরে না কিন্তু সাপে কামড় দিলে মানুষ মরে কিনা? তো যদি নাকি হিংস্রতার প্রতিযোগিতায় হিংস্রতার দিক দিয়ে যদি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো তাহলে সাপ শ্রেষ্ঠ হতো, ঠিক কিনা? আর যদি বলেন শক্তির দিক থেকে তাহলে আমি বলবো মানুষের চেয়ে বাঘের গায়ে শক্তি বেশি না কম? বেশি। মানুষ তো গরুর বাছুর এবং ছাগলের বাচ্চার চেয়েও দুর্বল। কেমনে? একটা গরুর বাছুর যখন ভূমিষ্ঠ হয়, জন্ম হয়, দেখবেন যে একটা দুইটা লাভ দিয়ে তারপরে উল্টি পাল্টি খেয়ে তারপর ল্যাস খাড়া করে দেয় দৌড়, ঠিক কিনা? একটা ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে দৌড়াদৌড়ি শুরু করে, নাচানাচি শুরু করে, ঠিক কিনা? মানুষের বাচ্চা কয় মাসে দৌড়ায়? তাহলে মানুষ এখন ছাগলের চেয়ে দুর্বল কিনা? তাহলে শ্রেষ্ঠ কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে শ্রেষ্ঠ করেছেন, একটা গুরুত্বপূর্ণ জিনিস দান করেছেন, তার নাম আকল এবং জ্ঞান, বিবেক, বুদ্ধি। মানুষকে কি দান করেছেন? বিজ্ঞান দান করেছেন, জ্ঞান দান করেছেন। এই বিজ্ঞানের মাধ্যমেই মানুষ শ্রেষ্ঠ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ! এবারে দেখুন কেমনে শ্রেষ্ঠ হল মানুষ। বিজ্ঞানের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে এবারে রেলগাড়ি তৈরি করল। রেলগাড়ি তৈরি করে এই রেলগাড়িতে চড়ে এবারে চিতাবাঘের সঙ্গে দৌড়ের পাল্লা দিল, প্রতিযোগিতা করল। এখন চিতাবাঘ দৌড়াইতে পারে সর্বোচ্চ 100 কিলোমিটার ঘন্টায়, আর মানুষেরা রেলগাড়িতে চড়ে 350 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে। এবারে মানুষ শ্রেষ্ঠ হল কিনা? এমনি ভাবে মানুষ উড়াল দিয়ে পাখির সঙ্গে পারত না, পাখি উড়তে জানে মানুষ উড়াল জানে না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জ্ঞান দান করেছেন, বিজ্ঞান দান করেছেন, এই জ্ঞানের মাধ্যমে মানুষেরা উড়োজাহাজ তৈরি করল, রকেট তৈরি করল, এবারে উড়োজাহাজে চড়ে মানুষ পাখির সঙ্গে প্রতিযোগিতা করে উড়াল দিল, এবারে পাখি ঘন্টায় যদি দৌড় উঠতে পারে 100 কিলোমিটার, মানুষ 1000 থেকে 7500 পর্যন্ত বেগে উঠতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে মানুষ শ্রেষ্ঠ হলো কিনা? এমনি ভাবে হিংস্রতার প্রতিযোগিতায় বলা হয়েছিল সাপে কামড় দিলে মানুষ মরে, মানুষে কামড়াইলে মানুষ মরে না। এবারে মানুষকে আল্লাহ জ্ঞান দান করলেন, ওই জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে মানুষেরা সাপের গর্তের ভিতরে হাত দিয়ে সাপটাকে টেনে হেঁচড়ে বের করে ওর বিষ দাঁত ভেঙ্গে তারপরে খেলা দেখায় আর পয়সা কামাই করে, ঠিক কিনা? এরকম ভাবে মানুষ মাছের সঙ্গে সাঁতার কেটে পারত না, মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, বিজ্ঞান দান করেছেন, ওই জ্ঞানের মাধ্যমে এবার সাবমেরিন তৈরি করল, সাবমেরিন তৈরি করে তার ভিতরে ঢুকে মাছের সঙ্গে পাল্লা দিয়ে এবারে সাঁতার কাটতে শুরু করল। এবারে মাছের চেয়ে অনেক আগে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে যায়, ঠিক কিনা? বোঝা গেল মানুষ শ্রেষ্ঠ কোন দিক থেকে? জ্ঞানের দিক থেকে। কোন দিক থেকে? এটা ক্লিয়ার হয়ে গেছে না? এবারে আসুন মূল কথায়, এই জ্ঞান যদি থাকে তাহলেই কিন্তু মানুষ শ্রেষ্ঠ প্রমাণিত হবে না। আল্লাহ তাআলা আমাদের চক্ষু দিয়েছেন কিসের জন্য? দেখার জন্য। চোখ কিসের জন্য? কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে? কেন দেখা যাবে না? চোখের জন্য আলো দরকার। কি দরকার? ও আমার ভাইয়েরা, আমাদের প্রত্যেকের চক্ষু ঠিক আছে, চোখের পাওয়ারও ঠিক আছে, কিন্তু যদি হঠাৎ করে বাতি নিভে যায় কিছু দেখব? চক্ষু দিয়ে দেখতে হলে দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় চাঁদের আলো, মোমবাতির আলো, তারকার আলো আর বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চোখের যত ভালো পাওয়ার থাকুক কিছুই দেখতে পারবে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু, বিবেক বুদ্ধির চক্ষু। এই জ্ঞান বিজ্ঞানটা দান করেছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। কাকে চেনার জন্য? কিন্তু জ্ঞান থাকলেই কি আল্লাহকে চেনা যাবে? দুনিয়ায় বহু বিজ্ঞানী গেছে যারা আল্লাহকে চিনতে পারে নাই। দুনিয়ায় একদল বিজ্ঞানী বলল মানুষের সবচেয়ে বড় সমস্যা কি? তো তারা বলল মানুষের সবচেয়ে বড় সমস্যা হল সেক্স সমস্যা, যৌন সমস্যা। সেক্স সমস্যা সমাধান, সবকিছুর সমাধান। আর এক দল বলল মানুষের সবচেয়ে বড় সমস্যা হল পেট সমস্যা, পেট ঠিক সব ঠিক। আর এক দল বিজ্ঞানী বলল আমরা তো মানুষই না, কি না? ডারউইনের নাম শুনেন নাই? এই বিজ্ঞানী বলল যে মানুষ আসলে বানরের থেকে সৃষ্টি হয়েছে। কার থেকে? এই জন্য তিনি মানুষকে বুঝাইলেন যে বানর জঙ্গলে গাছের সঙ্গে ঘষতে ঘষতেও লেজটা পড়ে গেছে, এরপরে আস্তে আস্তে সোজা হয়ে হাঁটতে শুরু করেছে, তারপরে মানুষ হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, ওইগুলো প্রমাণ করার জন্য এখনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেবরা পড়ায় যখন, তখন কয় যে পিছনে হাত দিয়ে দেখো লেজের গোড়াটা এখনো পাওয়া যাইবে। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো গোপনে গিয়ে পিছনে হাত নেয়, এরপরে খুঁজে খুঁজে ঠিকই লেজের গোড়া খুঁজে পায় আর মাথা ঝুলায় আর বলে আমরা ঠিকই বানরের বাচ্চা। কার বাচ্চা? ও আমার ভাইয়েরা, জঙ্গলে বানর এখনো আছে কিনা? গাছের সঙ্গে এখনো ঝুলে কিনা? তো আগে যদি লেজটা ঘষে গিয়ে বানর মানুষ হয়ে গিয়ে থাকে, এখন হয় না কেন? এখন কি জঙ্গলে দেখা গেছে কোন বানরের লেজ অর্ধেক পড়ে গেছে? কোন বানর অর্ধেকটা মানুষ হয়ে গেছে এমনটা দেখা গেছে? আসল বিষয় হল এই যে গজার মাছ দেখেন না পুকুরে, বড় বড় গজার মাছ, গজার মাছের সঙ্গে টাকি মাছের মিল আছে কিনা? এখন যদি কেউ বলে টাকি মাছগুলো হচ্ছে গজাল মাছের আদি পুরুষ, বিশ্বাস করা যাবে? পাবদা মাছ, বোয়াল মাছ দেখতে একরকম কিনা? এখন যদি কোন ব্যক্তি বলে এই পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ, বিশ্বাস করা যাবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানরকে বানর করে সৃষ্টি করেছেন, ওরাং ওটাংকে ওরাং ওটাং করে সৃষ্টি করেছেন, আর মানুষকে মানুষ করে সৃষ্টি করেছেন। কিন্তু ওই বিজ্ঞানীদের জ্ঞান ছিল ঠিকই, কিন্তু জ্ঞানের সামনে কোরআনের আলো ছিল না, কি ছিল না, এই কারণে তারা আল্লাহকে চিনতে পারে নাই। তুলা গাছে ফল হয় না, তুলা গাছে তুলা হয়, আর দেখবেন আম জাম লেচু কাঁঠাল এগুলো ফল, যে ফলগুলো দামি এবং উপকারী এগুলো যত বড় হয় পাকে তত ডাল নিচে চলে আসে, ঠিক কিনা, আর তুলা ফল যত পাকে ডালটা তত কি হয়, উপরে চলে যায়, হালকা হয়ে যায়, শ্বাস পর্যন্ত ফেটে যায়, কি হয়। ঠিক তেমনি ভাবে যেই বিজ্ঞানীদের জ্ঞান চোখের সামনে কোরআনের আলো আছে, তারা আস্তে করে কোরআনের সামনে আল্লাহর হুকুমের সামনে নত হয়ে আসে। ডক্টর মরিস বুকাইলি একজন খ্রিস্টান, এই খ্রিস্টান কোরআন গবেষণা শুরু করেছিল মূলত কোরআনের ভুল ধরার জন্য, কিসের জন্য, ইংরেজে অনুবাদ পড়তে শুরু করল, ইংরেজি অনুবাদ পড়ে কিছু ভুল সে পাইল, অনুবাদকরা ভুল করে না, এই ভুলগুলো পাওয়ার পরে সে খুব খুশি, এবারে কোরআনের ভুল ধরতে পারব। কিন্তু পরক্ষণেই চিন্তা করলেন যে আমি যদি কোরআনের ভুল এরকম ইংরেজি পড়ে তারপরে ধরি তো ঠিক হবে না, কারণ কোরআনের ভাষা কি, আরবি, এজন্য তিনি আরবি পড়তে শুরু করলেন। আনাকুম বানাকুম জানাকুম না, খুব ভালো করে আরবি শিখলেন, এবারে আরবি শিক্ষা করে কোরআন শরীফকে আবার নতুন করে গবেষণা শুরু করতে লাগলেন। তিনি একটা বইও লিখেছেন, দি কোরআন বাইবেল অ্যান্ড সায়েন্স, এই বিজ্ঞানী লিখেছেন আমি কোরআনুল করিমকে গবেষণা করতে শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, আমি এজন্য কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার গবেষণা করেছি, গোটা কোরআন গবেষণা করে কোরআনুল করিমের কোন ভুল ধরার তো সুযোগ হয় নাই, বরং আমি যতবার কোরআনকে গবেষণা করেছি ততবার কোরআনের নতুন নতুন বিজ্ঞান এবং নতুন নতুন তথ্য সম্পর্কে অবগত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনুল করিমকে গবেষণা করতে শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়লাম, কোরআন শরীফের কোন ভুল ধরার তো সুযোগ হয় নাই, কোরআন বরং আমার জীবনের পদে পদে, আমার জীবনের বাঁকে বাঁকে, আমার জীবনের মোড়ে মোড়ে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো এক এক করে সংশোধন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের নূর যদি আমাদের চোখের সামনে থাকে, জ্ঞানের চোখের সামনে থাকে, তাহলে আমরা আল্লাহর পরিচয় খুঁজে পাব, আল্লাহর বিধান মানতে পারব, ঠিক কিনা। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পরে দুনিয়ায় পাঠানোর আগে একটা বড় সম্মেলন করেছিলেন, করেছিলেন কিনা, ওই সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন আল্লাস্তু বিরব্বিকুম, বলো আমি তোমাদের রব কিনা, প্রশ্ন করলেন, সমস্ত মানুষরা বলল কালু বালা শাহিদ না, আপনি অবশ্যই আমাদের রব, আমার সাক্ষী দিচ্ছে। আমাদের রবের নাম কি, দুনিয়াতে আসার আগে আল্লাহ আমাদের থেকে সাক্ষী আদায় করলেন আল্লাহ আমাদের রব, দুনিয়াতে এসে আমরা ভুলে না যাই, এই জন্য আবার ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি, নামাজ, নামাজ দাঁড়িয়ে কি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব, নামাজ দাঁড়িয়ে কি আবার রবের কথা, আবার তারপরে রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিল আযীম, রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলি রব্বানা লাকাল হামদ, আবার রুকুর থেকে সেজদায় গিয়ে কি বলি সুবহান রাব্বিল আলা, দুনিয়াতে আসার আগে আলাস্তু বিরব্বিকুম রবের কথা বলা হলো, দুনিয়াতে আসার পরে নামাজে দাঁড়িয়ে রবের কথা, রুকুতে গিয়ে রবের কথা, রুকুর থেকে সোজা হয়ে রবের কথা, আবার সেজদায় গিয়ে রবের কথা, এরপরে যখন দুনিয়ার থেকে আখেরাতের সফর শুরু হবে, আখেরাতের প্রথম ঘাটির নাম কবর, কবরে গেলে তিনটা প্রশ্ন হবে, তার প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, কে তোমার রব ছিল বলো, তাহলে বুঝে গেল দুনিয়ার থেকে আসার আগেও রব, দুনিয়াতে আসার পরেও রব, দুনিয়ার থেকে যাওয়ার পরে কবরে প্রথম প্রশ্ন আবার কি? এই রবের পরিচয় নিয়ে আমি প্রথমে আলোচনা করব, এরপরে তাওহীদ নিয়ে আলোচনা হবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রবের পরিচয় নিজেই দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউনের কাছে পাঠাইলেন যে ফেরাউনকে গিয়ে রবের দাওয়াত দাও, কারণ ফেরাউন নিজেই কি দাবি করেছিল? রব দাবি করে। ইতিহাস জানেন না, ফেরাউনের দরবারে একবার আলোচনা হল যে বনি ইসরাইলের মধ্যে একজন নবী আসবে, সে তোমার এই শাসন ব্যবস্থাকে তছনছ করে ফেলবে। ফেরাউন চিন্তা করল তাহলে এখন থেকে ব্যবস্থা নেওয়া হবে, বনি ইসরাইলদের যত পুত্র সন্তান হবে সব জবাই করে ফেলবে। ইযাব্বিহুনা আবনাআকুম, এরপরে বনি ইসরাইলদের সমস্ত পুত্র সন্তানগুলো জবাই করা হতে শুরু করল। এরা দেখলো যে সর্বনাশ, এভাবে সব যদি আমরা জবাই করে ফেলি আর বুড়াগুলো মরে যায় তাহলে আমাদের কাজ করবে কারা? ওরা বনি ইসরাইলদেরকে দিয়ে কাজ করাইত। এই জন্য সিদ্ধান্ত পাল্টাইল যে না, এক বছর যত পুত্র সন্তান হবে সব মেরে ফেলব, আর এক বছর যা হবে জীবিত রাখবো, এতে ওরা সংখ্যায় বাড়তে পারবে না। এই পরিকল্পনা করার পরে যে বছর বনি ইসরাইলদের পুত্র সন্তানগুলো জীবিত রাখার সিদ্ধান্ত হল, সেই বছর মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন জন্ম হল। আর যেই বছর পুত্র সন্তানগুলোকে মেরে ফেলার সিদ্ধান্ত হল, ওই বছর হযরতে মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। মূসার মা ভয় পেয়ে গেলেন, আমার এই পুত্র সন্তান হল, যদি ফেরাউনের লোকেরা জানতে পারে, জল্লাদরা জানতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে জবাই করে ফেলবে। ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসার মা তোমার কোনো ভয় নাই, তুমি যখন ভয় করবে তাকে একটা বাক্স তৈরি করে তারপরে সমুদ্রে ফেলে দাও। ইয়াকুযুহু আদুবুল্লি ওয়াদুবুল্লাহু, তার শত্রু আর আমার শত্রু তাকে উঠাবে, তুলে নিবে। ইতিহাস আপনারা জানেন, শেষ পর্যন্ত ফেরাউনের দরবারে তুলে নেওয়া হল। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে লালিত পালিত হলেন, বড় হলেন। এরপরে আবার এক ঘটনা এক ঘটল, একটা লোককে থাপ্পড় মেরে মেরে ফেললেন, এই কারণে পালাই গেলেন, মাদিয়ান শহরে চলে গেলেন, শোয়েব আলাইহিসসালামের কাছে থাকলেন, ওখানে বিয়ে করলেন, নবুয়ত প্রাপ্ত হলেন। তারপরে আল্লাহর হুকুম, এবারে আল্লাহ তারা হুকুম দিলেন ফেরাউনকে গিয়ে রবের দাওয়াত দাও। কি সর্বনাশ! এই ফেরাউন নিজেও রব দাবি করেছিল, খালি রব দাবি করে নাই, কোরআন বলছে ফাহাশার ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন তার দেশের সমস্ত মানুষদেরকে বড় একটা মাঠে জড়ো করলো, এরপরে ঘোষণা করলো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব। কে ঘোষণা করলো? ফেরাউন। এই ফেরাউনের কাছে মূসাকে পাঠানো হচ্ছে রবের দাওয়াত দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম হারুনকেও সাথে নিলেন, এবারে তারা গিয়ে দাওয়াত দিলেন রবের উপরই মানানো। ফেরাউন কয় ফামার রাব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমাদের রব আবার কে? আমি তো তোমাকে লালন পালন করেছিলাম, কোন রবের দাওয়াত দিচ্ছ? ওইখানে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনকে বুঝাবার জন্য যে উত্তরটা দিয়েছিলেন, কোরআনুল করিমের সূরা তাহার 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদের জন্য কোট করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমি যে রবের দিকে তোমাকে আহ্বান জানাচ্ছি, যে রবের দিকে তোমাকে ডাকছি, যে রবের উপরে ঈমান আনার জন্য তোমাকে দাওয়াত দিচ্ছি, সেই রবের পরিচয় হল তিনি তোমার মতো কোন দুর্বল মানুষ না। একসময় তুমি ছিলে নাপাক পানির ফোঁটা, এরপরে রক্ত, এরপরে গোস্ত, এরপরে শিশু, এরপরে যৌবন, এরপরে বুড়া, এরপরে কবর। তোমার মতো এইরকম কোন দুর্বল রবের দিকে আমি আহ্বান জানাচ্ছি না, আমার রবের পরিচয়টুকু শুনে নাও। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন সেই মহান সত্তা, মহান সৃষ্টিকর্তা, যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, আবার তার জীবনের জন্য যখন যা প্রয়োজন সব কিছু নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে, বিনা আবেদনে, বিনা মিছিলে, বিনা হরতালে নিজের থেকে পূরণ করেন, তার নাম কি? তার নাম হচ্ছে রব। তার নাম কি? একটু চিন্তা করলেই দেখবেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় যখন আমাদের দেহ তৈরি হল, রুহ চলে আসলো, খাবারের প্রয়োজন দেখা দিল, মায়ের পেটে খাবার পৌঁছাবার মতো দুনিয়ার কোন বিজ্ঞানীর ক্ষমতা আছে? ও আমার ভাইয়েরা, আবার বাচ্চার জন্য সম্ভব না মায়ের পেটের ভিতরে বসে হরতাল করা, আন্দোলন করা, মিছিল করা, রাস্তা অবরোধ করা, মানববন্ধন করা, গাড়ি ভাঙচুর করা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে যিনি সন্তান তৈরি করলেন, তিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে বাচ্চার নাভির সঙ্গে সংযোগ দিয়ে মায়ের পেটের ভিতরে বসে ওই বাচ্চার খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বাচ্চা মায়ের পেটের ভিতরে বসে খাবার খাচ্ছে, খেতে খেতে একটু বড় হয়ে গেছে, এখন আর মায়ের পেটে থাকার কোন সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ওই শিশুকে দুনিয়াতে পাঠাবেন, দুনিয়াতে পাঠাবার পরে সে কি খাবে? দুনিয়াতে আসলেই তো খাবার প্রয়োজন হবে, ক্ষুধা লাগবে, মানুষের তৈরি করা খাবার যদি খায় ঠান্ডা খেলে সর্দি লাগবে, গরম খেলে মুখটা পুড়ে যাবে, শক্ত হলে মুখে আটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই বাচ্চার মায়ের বুকের ভিতরে, মায়ের স্তনের ভিতরে একটা শাল দুধ তৈরি করে দিয়েছেন, একেবারে পাতলা না, একেবারে শক্ত না, একটু গাঢ় হলুদ বর্ণের। আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা বলতো এই শাল দুধ পান করলে ধনুষ্টঙ্কর হয়, এই জন্য চিপড়ে ফেলে দিত। ও আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত বিজ্ঞানী এখন একমত, মায়ের বুকের প্রথম যে শাল দুধ গাঢ় বর্ণের, হলুদ বর্ণের গাঢ় দুধটা, এটা আল্লাহ তাআলা ধনুষ্টঙ্কর হওয়ার জন্য সৃষ্টি করেন নাই, বরং বাচ্চা যখন দুনিয়াতে আসবে তখন একদিকে তার খাবারের প্রয়োজন হবে, আর একদিকে পানির প্রয়োজন হবে, আর একদিকে বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন তার খাবারের চাহিদা, পানির চাহিদা এবং সমস্ত রোগ জীবাণুর থেকে বাঁচার জন্য প্রতিষেধক হিসাবে, ঔষধ হিসাবে ওই শাল দুধকে তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى أو فرعون আমি তোমাকে যেই রবের দিকে আহ্বান জানাচ্ছি, যেই রবের প্রতি ঈমান আনার জন্য তোমাকে আমি দাওয়াত দিচ্ছি, তার পরিচয় হলো এই, শুধু এ পর্যন্তই নয়, এবারে বাচ্চা দুধ পান করবে, দুধ পান যদি একটা নালা দিয়ে দুধ বের হয় গলায় আটকে যাবে, মস্তিষ্কে চলে যাবে, বাচ্চার কষ্ট হবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দুধের বোটার ভিতরে অনেকগুলো চিকন চিকন পাতলা দুধ বের হওয়ার জন্য ছিদ্র করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বাচ্চা দুধ পান করতে করতে বড় হতে লাগলো, একটু বড় হয়ে গেল, দেড় দুই বছর বয়স হয়ে গেল, এখন শুধু দুধ পান করলে তাকে চলবে না। ও আমার ভাইজান, এখন তার মুরগির বাচ্চা চাবাতে হবে, কবুতরের বাচ্চা খেতে হবে, খিচুড়ি খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের পরিচয় তুলে ধরলেন, বিনা দরখাস্তে বিনা আবেদনে ওই বাচ্চার কচি মুখের ভিতরে সুন্দর সাদা মুক্তার মতো কতগুলো দাঁত দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছেন। এই জন্য কোন দরখাস্ত করতে হয়েছে? কোন আবেদন? কোন হরতাল? কোন মিছিল? বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি পূরণ করেন তিনি কে? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى শুধু পর্যন্তই নয়, এবারে বাচ্চা কবুতরের বাচ্চা খেতে লাগলো, মুরগির বাচ্চা খেতে লাগলো, খিচুড়ি খেতে খেতে আরো বড় হয়ে গেছে, আট নয় বছর বয়স হয়ে গেল, এখন তাকে গরুর হাড্ডি চাবাতে হবে, খাসির হাড্ডি চাবাতে হবে, ওই ছোট দাঁত দিয়ে এই কাজগুলো করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এবারে আবার নিজের থেকে বুঝে শুনে ওই বাচ্চার ছোট সময়কার ছোট দাঁতগুলোকে ভেঙে দিয়ে পর্যায়ক্রমে একটা একটা ভাঙ্গে, সবগুলো একসাথে ভাঙ্গে না, একটা ভাঙ্গে একটা গড়ে, এইরকম করে ৩২টা দাঁত দিয়ে, বড় বড় দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। এবারে তুমি খাসি খাও, গরু খাও, হাড্ডি খাও, কোনো সমস্যা নাই, সব ব্যবস্থা করছেন কে? যখন যা প্রয়োজন তখন নিজের পক্ষ থেকে যিনি পূরণ করে দেন তার নাম কি? এবারে বলবেন, হুজুর ডিমের ভিতরেও তো বাচ্চা হয়, ওই বাচ্চার খাবার কোত্থেকে আসে? ও আমার ভাইয়েরা, ডিমের ভিতরে দুইটা অংশ দেখবেন, একটা হলুদ বর্ণের কুসুম আর একটা হচ্ছে সাদা লালা। দুনিয়ার বিজ্ঞানীরা তৈরি করেছেন ওই হলুদ বর্ণ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয়। ডিমের খোসার ভিতরে বাচ্চা তৈরি হলো, এই বাচ্চার বডি তৈরি হলো, এবারে রুহু চলে আসলো, খাবারের প্রয়োজন, ক্ষুধা লেগে গেছে, ওইখানে তো মায়ের পেটের সঙ্গেও সংযোগ দেওয়ার কোন সুরত নাই, আছে নাকি? খাবার কোত্থেকে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে ওই বাচ্চার খাবারের জন্য আগের থেকে ওই সাদা লালাটাকে খাবার হিসাবে তৈরি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে ডিমের ভিতরে বসে বাচ্চা ওই খাবার খেতে খেতে বড় হয়ে গেল, খাবারের গুদামটা শেষ হয়ে গেছে, এখন কি করবে? ডিমের খোসার ভিতরে মরে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এবারে ওই ডিমের ভিতরের বাচ্চার মধ্যে জ্ঞান দান করেন, তোমার চতুর্দিকে যে প্রাচীর রয়েছে এই প্রাচীর কোন চীনের প্রাচীর নয়, জেলখানার প্রাচীর নয়, এটা বড় হালকা প্রাচীর, তোমার ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠোকরাতে থাকো। এবারে চতুর্দিকে সমান তালে ঠোকরায়, ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিকে ভাঙলো, এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, এবারে মাথা দিয়ে মারো ধাক্কা। ধাক্কা মারে কিনা? ধাক্কা মারতে মারতে ডিমের খোসাটাকে দুই ভাগ করে চলে ফেলল। এবারে বাচ্চা দুনিয়াতে বের হয়ে আসলো, আপনি আশ্চর্য হবেন, হাঁসের ডিমের থেকে হাঁসের বাচ্চা বেরিয়ে এলো, মুরগির ডিমের থেকে মুরগির বাচ্চা বের হলো, দুইটা বাচ্চাকে আপনি পানির কাছে নিয়ে যান, হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে, সাঁতার কাটতে শুরু করবে, তার কোনো ভয় নাই, সে যেন বুঝতে পেরেছে পানি তার জন্য তৈরি হয়েছে। পক্ষান্তরে মুরগির বাচ্চা আপনি পানির কাছে নিয়ে যান, মুরগির বাচ্চা পানিতে নামতে রাজি না, মরতে রাজি, তবু পানিতে নামতে রাজি না, ঠিক কিনা? নাকি এই চর নূর আহমদ এলাকার মুরগির বাচ্চা পানিতে সাঁতার কাটে, ঠিক নাকি? ও আমার ভাইয়েরা, কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে, খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয়, পানিতে তুই নামবি না? আর কে শিক্ষা দিল মুরগির বা হাঁসের বাচ্চাকে, পানি তোর জন্য উপযুক্ত, যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? ও আমার ভাইয়েরা, শুধু এ পর্যন্ত না, আমি আগে রবের পরিচয় দিয়েছি, তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ আলোচনা করতে গেলে আগে তো পরিচয় জানতে হবে, এইটাকে আরো একটু ক্লিয়ার করব। আমাদের এই নিজের মধ্যেই আল্লাহর পরিচয় আছে, দূরে যাওয়ার দরকার নাই। আমাদের মধ্যে এই দুনিয়াতে যা কিছু আছে, আপনার আমার ৩.৫ হাত বড়ির মধ্যে সবগুলো আছে। দুনিয়াতে মাটি আছে, আমাদের মধ্যে মাটি আছে কিনা? মাটি খালি আছে তা না, দুনিয়াতে যত রকম মাটি আছে আপনার আমার দেহের মধ্যে তত প্রকারের মাটি আছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মাটিতে কোন জায়গায় ফসল খুব বেশি হয়, কোন জায়গায় কম হয়, কোন জায়গায় মোটেও হয় না মরুভূমি, আপনার আমার মাথা এবং দাড়ি হচ্ছে বেশি ফসল হওয়ার জায়গা, আর হাতের তালু পায়ের তালু হচ্ছে মরুভূমি, কোনো ফসল হয় না, অপরদিকে শরীরের অন্য অন্য জায়গাগুলো হচ্ছে অল্প অল্প ফসল হয়। আবার বলবেন, দুনিয়ার জমিনে বন জঙ্গল আছে, বিভিন্ন প্রাণী বসবাস করে, আমাদের দেহের মধ্যেও বিভিন্ন প্রাণী বসবাস করে, এমনকি ডক্টর রোজবেরি একজন আমেরিকান বিজ্ঞানী, তিনি লিখেছেন ঈদের বাজারে মানুষ যেরকম গাদা গাদি করে চলে, মানুষের চামড়ার উপরে ওরকম হাজার হাজার লক্ষ লক্ষ জীবাণু বসবাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখের মধ্যেও প্রায় 200 প্রজাতির জীবাণু বসবাস করে। উকুন তোমরা দেখি এমনি ভাবে দুনিয়াতে যত রকমের পানি আছে আপনার আমার দেহের মধ্যে অত রকম পানি আছে, দুনিয়ায় কোথাও লবণ পানি, কোথাও মিষ্টি পানি, কোথাও নষ্ট পানি, কোথাও তিক্ত পানি, আপনার আমার চোখের পানি, ঘামের পানি হচ্ছে লবণ পানি, সাগরের পানি, আপনার আমার জিহ্বার নিচের থেকে যে পানি বের হয় এটা মিষ্টি পানি, আবার আপনার আমার পিত্তের থেকে যে পানি বের হয় তিতা পানি, পেশাবের পানি নষ্ট পানি, যত রকম পানি আছে সব এখানে আছে কিনা? এবারে পানির মধ্যে ঝড় তুফান হয়, তুফান হয়, টর্নেডো সৃষ্টি হয়, আপনারা মধ্যেও হয়। এই যে আমরা নাক দিয়ে শ্বাস নেই, ধুলাবালু একটু ভিতরে গেলে প্রথমে নেট আছে পশম বের করে দেয়, তারপরেও যদি ভিতরে যায় এবারে ভিতরের থেকে হাঁচির আওয়াজ চলে আসে, বাতাস চলে আসে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ওই যে সিডর হলো, এর গতি ছিল 200 থেকে 200 কিলোমিটার বেগে, আর হাঁচির সঙ্গে যে বাতাস বের হয় তার গতি 200 থেকে 250 কিলোমিটার বেগে চলে বলছে। এরকম ভাবে মানুষের মধ্যে আগুন আছে, আগুন আছে বলেই মানুষ দৌড় দিলে শরীর গরম হয়, জ্বর হলে শরীর গরম হয়, বাতাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন আপনার আমার দেহের মধ্যে সব রেখে দিয়েছেন। এটা একটা ছোট্ট পৃথিবীটার নাম কি? এটার নাম হচ্ছে জামিউল খালায়েক। সমস্ত সৃষ্টির মধ্যে যা আছে আপনার আমার দেহের মধ্যে তা আছে, বলুন সুবহানাল্লাহ। এবারে আমি কি বলতে চাচ্ছি? এবারে বলতে চাচ্ছি আপনার আমার দেহের মধ্যে যা আছে এই গোটা সৃষ্টির মধ্যেও তা আছে, উল্টা দিকে যাচ্ছি। এবারে আসুন, আপনার আমার এই ছোট্ট দেহটাকে পরিচালনা করার জন্য কোন পরিচালক আছে কিনা? দুনিয়ার সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করবে মানুষের এই দেহটা চালাবার জন্য একটা পরিচালক আছে, ঠিক কিনা? এই পরিচালক আছে বলে আমি কথা বলতে পারছি। স্ত্রী স্বামী ডাকে, সন্তান আব্বা ডাকে, ওই পরিচালকটা যদি চলে যায় তাহলে লাশ নাম হয় কি নাম হয়? লাশ হয়, মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই ক্ষুদ্র পৃথিবী যদি একজন পরিচালকবিহীন চলতে না পারে, এখান থেকে বুঝে নাও এই বিশাল পৃথিবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এইগুলো কোন পরিচালকবিহীন চলতে পারে না, এইগুলোর যিনি পরিচালক তিনি হচ্ছেন আল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের রবের নাম কি? আল্লাহ। এবারে বলবেন, হুজুর বুঝলাম আমাদের দেহের মধ্যে যেমন একজন পরিচালক আছে এরকম গোটা সৃষ্টির একজন পরিচালক আছে, এবারে পরিচালক কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই দেহের মধ্যে একজন বড় বিজ্ঞানীকে ঢুকিয়ে দাও, তারপরে জিজ্ঞাসা করো তোমার দেহের মধ্যে পরিচালক কয়জন আছে? আমাদের রুহ কয়টা? না দুইটা। তোমাদের দেহের মধ্যে যদি দুইজন পরিচালক হতো, একটাই বলবে ঠান্ডা খাবো, আর একটাই বলবে গরম খাবো, একটাই বলবে মাহফিলে বসবো, আর একটাই বলবে না গান শুনবো, দুই রুহের গণ্ডগোলে আপনার দেহ নামক ছোট্ট পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই ক্ষুদ্র পৃথিবীর মধ্যে যদি একাধিক পরিচালক হতো তাহলে যদি সব ধ্বংস হয়ে যেত, এখান থেকে জেনে নাও গোটা সৃষ্টি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই সবগুলো পরিচালনা করার ক্ষমতা রাখেন কয়জন? লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন এই আসমানে বা জমিনে গোটা সৃষ্টির মধ্যে যদি একাধিক আল্লাহ হতো, একের বেশি পরিচালক হতো, একাধিক আল্লাহ হতো, দুই আল্লাহর মারামারিতে আর গণ্ডগোলে আসমান জমিন সব ভেঙ্গে চুরমার হয়ে যেত কিনা? এবারে বলবেন ভাইজান, ওই একজন আল্লাহ তো বুঝলাম তিনি কোথায় আছেন, তার কালারটা কি, দেহটা কিরকম, তার দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, এটা কি দুনিয়া দেখা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি এটাও নিজের মধ্যে একটু চিন্তা করে দেখো, তোমার দেহের মধ্যে যে পরিচালক রয়েছে এই পরিচালকটার রংটা কি, কেউ বলতে পারবে? দৈর্ঘ্য প্রস্থ কি বলতে পারবে কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন আছেন, তবে তার দৈর্ঘ্য কি, প্রস্থ কি, তার কালার কি, এটা কেউ বলতে পারবে? এটা দুনিয়ায় বলা যাবে না, কোথায় বলা যাবে? কেয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে ওই সময় বলা যাবে, ঠিক কিনা? কেয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে, হাদিস বলা আছে। সাহাবা ইকরাম প্রশ্ন করেছেন, হাল নারা রব্বানা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের আল্লাহকে কখনো দেখতে পাবো কিনা? আল্লাহর হাবিব ফরমান, তোমরা পূর্ণিমার চার রাতে আকাশের চাঁদ দেখতে কোনো বেগ পেতে হয় কিনা? ঠিক দুপুরের সময় পরিষ্কার আকাশে তোমাদের সূর্য দেখতে কোনো বেগ পেতে হয় কিনা, কোনো কষ্ট পেতে হয় কিনা? সাহাবা একরাম বললেন, না তা তো হয় না। বললেন, ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাদাল কামার লাইলাতাল বাদর, তোমরা যেরকম ভাবে পূর্ণিমার রাতে আকাশের চাঁদকে সমানভাবে দেখতে পাও, ঠিক দুপুরের সময় যেমন পরিষ্কার আকাশে সূর্যকে দেখতে পাও, এরকম ভাবে কিয়ামতের মাঠে তোমরা তোমাদের আল্লাহকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই হল আল্লাহর পরিচয়, যে আল্লাহর পরিচয় আমাদের মধ্যেও আছে। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে ওই ডারউইন মার্কা একজন নাস্তিক লন্ডনে পড়াশোনা করে এসেছে, তৎকালীন বাদশাহ খলিফাতুল মুসলিমিনের দরবারে এসে বলল যে তোমাদের আবার আল্লাহ কিসের? আল্লাহ নাই, মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, কচু গাছের থেকে কচু গাছ, বাঁশের থেকে বাঁশ, গাছের থেকে গাছ, এরকম মানুষ বানর থেকে তৈরি হয়েছে। খলিফাতুল মুসলিমিন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বহাসের তারিখ দিলেন, টাইম নির্ধারণ করা হল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই টাইম মতো আসতে পারলেন না, দেরি করে আসলেন। ওই নাস্তিক মঞ্চে উঠে নাচানাচি শুরু করল, তোমাদের ইমাম ভয় পেয়ে গেছে, তোমাদের ইমাম ভয় পেয়ে গেছে, কিসের বহাস করবে? আর বহাসের নাম শুনলে মানুষ জমা হয় না? হাজার হাজার মানুষ জমা হয়েছে কিন্তু ইমাম সাহেবের খবর নাই। নাস্তিক পুরা মঞ্চ দখল করে এবার উৎপাত শুরু করে দিল, কিসের আল্লাহ, কিসের খোদা, তোমাদের ইমাম ভয় পেয়ে গেছে। ইমাম সাহেব অনেকক্ষণ পরে আসলেন, এবারে নাস্তিক বলল, আপনি টাইম মতো কেন আসলেন, আগে সে কথার উত্তর দেন। ইমাম সাহেব বলল, আমাকে বলার তো সুযোগ দিবা। এবারে ইমাম সাহেব বলল, শুনো, তুমি জানো বাদশার বাড়ি হল নদীর এক পারে, দাজলা নদীর এক পারে, আমার বাড়ি আর এক পারে। নদী পার হয়ে আসতে লাগলাম, নদীর পারে এসে দেখি কোনো খেওয়া পারা পার নাই, অপেক্ষায় থাকলাম, হঠাৎ করে দেখি নদীর ভিতর থেকে একটা প্রকাণ্ড আকারের গাছ বের হয়ে আসলো, বড় গাছ। দেখতে না দেখতে অটোমেটিক গাছটা তক্তা হয়ে গেছে। এবারে তক্তা হয়ে যাওয়ার পরে দেখলাম কোন মিস্ত্রি নাই, কিছুই নাই, নৌকা একটা নৌকা হয়ে গেল। এরপরে আরো আশ্চর্য হলাম, কোন মাঝি মাল্লা বিহীন নৌকাটা আসতে আমার সামনে এসে ঢলে গেল। আমি নৌকায় বসলাম, এরপরে মাঝি বিহীন চলা আরম্ভ করলো, এইভাবে এই পর্যন্ত আসলাম, এই জন্য দেরি হয়ে গেছে। নাস্তিক কয় যে, আপনি তো একটা আস্ত পাগল, এতদিন শুনেছিলাম আপনি বড় একজন আলেম, বড় ইমাম, এটাও কি সম্ভব? একটা গাছ কোন করাত ছাড়া মিস্ত্রি ছাড়া তক্তা হয়ে গেল, আবার তক্তাগুলো মিস্ত্রিবিহীন নৌকা হয়ে গেল, আবার নৌকা মাঝিবিহীন চলতে আরম্ভ করলো, এটা কি সম্ভব? এবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বললেন, ও নাস্তিক, আসলে একটা কাল্পনিক কাহিনী, এটা গল্প তৈরি করেছি তোকে বুঝাবার জন্য। আসল বিষয়টা হল, তুই হল বস্তুবাদী, তোর সাথে আমি কোরআন হাদিস দিয়ে বহাস করব না, তোর সঙ্গে আমার বহাস শেষ হয়ে গেছে। একটা নৌকা যদি মিস্ত্রিবিহীন তৈরি হতে না পারে, একটা নৌকা যদি মিস্ত্রিবিহীন চলতে না পারে, তাহলে তোর মতো এত একটা সুন্দর মানুষ, কি সুন্দর তোকে সৃষ্টি করলেন, কি সুন্দর দাঁত দিলেন, মুখ দিলেন, দাঁতের ভিতরে একটা জিহ্বা দিলেন, জিহ্বাটা সুযোগ পাইলে দাঁতে কামড় দিয়ে ছেঁচা বাঁচা করে ফেলে, কিন্তু জিহ্বাটা দাঁতের জন্য কত দয়ালু, একটা গোস্তের টুকরা যদি দাঁতের মধ্যে আটকা পড়ে, যতক্ষণ পর্যন্ত ওই গোস্তের টুকরা বের করতে না পারবে, অতক্ষণ পর্যন্ত জিহ্বার কোনো শান্তি নাই, ঠিক কিনা? কি সুন্দর তোকে নাকটা দিলেন, কি সুন্দর চক্ষু দিলেন, চক্ষু দিয়ে আবার দুই পাশে হাড্ডি দিয়ে ব্রেকেট দিয়ে দিয়েছেন যাতে নষ্ট না হয়, এত সুন্দর মানুষটা, এই চন্দ্র সূর্য গ্রহ এইগুলো অটোমেটিক বা কোনো মিস্ত্রিবিহীন তৈরি হয় নাই, এইগুলো যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আল্লাহর সংক্ষিপ্ত পরিচয় দিলাম, এবারে আসুন আসল বিষয়, আল্লাহ কয়জন? ও আমার ভাইয়েরা, আল্লাহ আছেন এই কথা আপনি আমি যেমন বিশ্বাস করি, মক্কার কুফফাররাও বিশ্বাস করত, ঠিক কিনা? আমাদের দেশে মানুষের বিশ্বাস যে মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত না, আল্লাহ যে আছে এই কথা বিশ্বাস করত না, এই জন্য কাফের, এই কথা কি ঠিক না মিথ্যা? আমি প্রমাণ করবো কোরআন দিয়ে। ও আমার ভাইয়েরা, মক্কার কুফফাররাও বিশ্বাস করত আল্লাহ আছে। গন্ডগোলটা কোন জায়গায় তাহলে? তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় জানা দরকার আছে কিনা একটু ভালো করে খেয়াল করবেন। আমি বললাম যে মক্কার কাফেররাও বিশ্বাস করত আল্লাহ আছে, এটা প্রমাণ করব কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুনাল্লাহ, ওরা বলবে সৃষ্টি করেছেন কে? তাহলে আপনি আমি যেমন সৃষ্টিকর্তা বিশ্বাস করি, কাকে? মক্কার কুফফাররা বিশ্বাস করত কাকে? সূরা আনকাবুতের 63 নম্বর আয়াতটা, আরেক আয়াত সূরা আনকাবুতের 9 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন সূরা যুখরুফের 9 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, অসাক্ষারা শামসা ওয়াল কামার, এবং চন্দ্র সূর্য তোমাদের অধীনস্থ করে দিয়েছেন কে, কে চন্দ্র সূর্য নিয়ন্ত্রণ করেন, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব কিছু করেন কে? ও আমার ভাইয়েরা, এবারে আল্লাহ তাআলা আরো বলছেন, মক্কার কুফফারদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ওয়ালা ইন সালতাহুম মান নাযযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, কে আসমান থেকে পানি বর্ষণ করে এবং সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে, বৃষ্টি দিয়ে তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে? তাহলে মক্কার কুফফার আল্লাহ বিশ্বাস করত কিনা? আমাদের নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। তো যদি ওরা আল্লাহকে বিশ্বাস না করত, তাহলে নিজেদেরকে আল্লাহর বান্দা কেউ নাম রাখে নাকি? তাহলে বোঝা গেল মক্কার কুফফাররা বিশ্বাস করত আল্লাহ আছে, একথা পরিষ্কার কিনা? কোরআনে আরো সুন্দর আয়াত আছে, আল্লাহ বলছেন, অকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি খ্রিস্টানরা বলে আমরা হচ্ছি আল্লাহর আবনা। আল্লাহর কি আবনা? ইবনুন শব্দের বহুবচন, ইবনুন মানে হল সন্তান এবং নাতিপুতি। তার মানে ইহুদি খ্রিস্টানরা দাবি করে আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং আল্লাহর নাতিপুতি। আল্লাহর কি? কোরআনে পরিষ্কার আছে, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউহু। ইহুদি খ্রিস্টানরা বলল আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং আল্লাহর নাতিপুতি। ও আমার ভাইয়েরা, কেউ যদি নিজেকে আল্লাহর সন্তান দাবি করে, আল্লাহর নাতিপুতি দাবি করে, তাহলে আল্লাহকে বিশ্বাস করে কিনা? আল্লাহ বিশ্বাস করে কিনা? তাহলে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে, শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে। কে বিশ্বাস করে? শয়তান বেহেশতে ছিল না? শয়তান বেহেশতে ছিল, বেহেশতের থেকে বহিষ্কার হওয়ার পরে শয়তান কতগুলো আবেদন করেছিল কার কাছে? সূরা আনফালের 48 নম্বর আয়াতে আছে, এক পর্যায়ে শয়তান বলছে, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? তাহলে শয়তানেও আল্লাহ বিশ্বাস করে, ঠিক কিনা? এখন পার্থক্য কোথায় বোঝা দরকার না? তাহলে বোঝা গেল আমাদের দেশে সোজা যেরকম মানুষ মনে করে যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না, এই জন্য কাফের, আর আমরা আল্লাহ বিশ্বাস করিনি মুসলমান, এই কথা কি ঠিক? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 8 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষের মধ্যে একদল মানুষ এমনও আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি আর পরকালে বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, না না খবরদার ওরা মুমিন না, ওরা মুনাফিক। ওরা কি? ওরা মুনাফিক। মূলত কোরআনের সূরা বাকারার প্রথম পাঁচটা আয়াত হচ্ছে মুত্তাকিনদের বৈশিষ্ট্য সম্পর্কে, মুমিনদের বৈশিষ্ট্য। এরপরে দুইটা আয়াত হল কাফেরদের সম্পর্কে, কাদের সম্পর্কে। এরপরে আট নম্বর আয়াত থেকে শুরু হয়েছে মুনাফিকদের সম্পর্কে, তেরোটা আয়াত, কয়টা আয়াত? তাহলে বোঝা গেল কাফেরের চেয়ে মুনাফিক কি অনেক মারাত্মক। কোরআন শরীফের সূরায় কাফেরুন একটা সূরা আছে দুই লাইনের, আর মুনাফিকুন একটা সূরা আছে দেয়ার পৃষ্ঠা হবে, ঠিক কিনা? তাহলে মুনাফেক ক্ষতিকর বেশি না কাফের ক্ষতিকর বেশি? আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, খবরদার খবরদার, এরা মুমিন না, এরা হচ্ছে মুনাফিকেরা। কি এবারে তাহলে আমাদের মক্কার কুফফারদের সঙ্গে আমাদের পার্থক্য কি, এটা বোঝা দরকার আছে কিনা? আমরা আল্লাহর নবীর ইতিহাস পড়ি, আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির পরে তিন বছর পর্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দিলেন, কয় বছর? এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী আল্লাহর পক্ষ থেকে আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনার প্রতি যে ওহী নাজিল করা হয়েছে, আপনি এটা প্রকাশ্যে এলান করে প্রচার করুন, গোপনে আর দাওয়াত দেওয়া চলবে না। আল্লাহর নবী আল্লাহর এই হুকুম পাওয়ার পরে আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন। নিয়ম ছিল সকালবেলা ডাক দেওয়া, সকালে ডাক দিলে মক্কার লোকেরা মনে করত নিশ্চয়ই কোন বড় বিপদ এসে গেছে, এই জন্য তারা মক্কার নিয়ম অনুযায়ী আল্লাহর নবী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন। এবারে ডাক দিলেন ইয়া সাবাহা, ইয়া বনি হাশেম, ইয়া বনি ফের, বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দিলেন এবং মক্কার সব নেতারা জড়ো হয়ে গেল, কারণ এমনি সকালবেলার ডাক। আরো ডাকটা দিয়েছেন কে? মুহাম্মদ। কে? ওরা তো আর জানে না যিনি নবী, ওরা জানে আল আমিন, সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, যে কখনো ধোকা দেয় না, কখনো মিথ্যা বলে না, কখনো প্রতারণা করে না, এই যুবকের ডাক। সব নেতারা হাজির হয়ে গেল। এবারে আল্লাহর নবী মক্কার সব নেতাদেরকে সামনে রেখে বললেন আমার মক্কার নেতারা, ও কুরাইশের নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী রয়েছে, যেই কোন মুহূর্তে তোমাদের মক্কায় হামলা করে মক্কা শহরকে একেবারে ধ্বংস করে ফেলবে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? মক্কার সব নেতারা বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা কাইল্লা সাদিকান, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, মিথ্যা কথা পাই নাই। এবারে আল্লাহর নবী বললেন ইয়া আহলা কুরাইশ, ও দুনিয়ার নেতারা, মক্কার নেতারা, শুনো, লাও কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা মানতে পারো, একটা কথা স্বীকার করে নিতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক হয়ে যাবে, অর্থাৎ দীনুল আকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের ধর্ম গ্রহণ করবে, সারা দুনিয়ায় তোমাদের নেতৃত্ব চলবে, কয়টা কথা মানলে? এইখানেই পার্থক্য শোনেন। মক্কার নেতারা খুব খুশি, একটা কথা মানলে গোটা দুনিয়ার নেতৃত্ব চলে আসবে, একটা কথা মানলে আমাদের গোটা পৃথিবীর লোকেরা আমাদেরকে মান্য করে চলবে। এবারে আবু জাহেল খুশি, আবু লাহাব খুশি, মক্কার সব নেতারা খুশি, বলো তাড়াতাড়ি সে একটা কথা কি, যেই কথা মানলে গোটা দুনিয়ার নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে। এইবারে আল্লাহর নবী ঘোষণা করলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনা আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহর নবী বললেন ও দুনিয়ার মানুষেরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে মক্কার কাফেরদেরকে, এবং কিয়ামত পর্যন্ত সকল মানুষদেরকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও দুনিয়ার লোকেরা শুনো, তোমরা একটা কথা বলো, সেই কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে মক্কার কুফফাররা বুঝতে পারলো এই লা ইলাহার মানে কি? লা ইলাহার দুইটা অংশ, কয়টা অংশ? লা ইলাহা একটা, ইল্লাল্লাহ আরেকটা। লা ইলাহা মানে হচ্ছে এই পুরাতন বিল্ডিং এ রং করতে হইলে আগে কি করবে, পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হল লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কারো কোনো ক্ষমতা নাই, আইন দেওয়ার অধিকার কারো নাই, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া সব বাতিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার কুফফাররা অর্থ বুঝছে, ভালো করেই বুঝছে। তারা বুঝতে পারল এই লা ইলাহা মানে হচ্ছে আমাদের দেবদেবীবাদ, 360 মূর্তিবাদ, আমাদের মন গড়া আইন কানুন বাদ, সবগুলো বাতিল করে এক আল্লাহর হুকুম মেনে চলতে হবে। সঙ্গে সঙ্গে আবুল হাব দাঁড়িয়ে প্রতিবাদ করল, তাব্বান লাকা সায়ের আল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, তুমি এজন্য আমাদের জড়ো করেছ। বোঝা গেল এইখানেই পার্থক্য, মক্কার কুফফার আল্লাহ বিশ্বাস করত, আল্লাহকেও বিশ্বাস করত, আবার দেবদেবীর পূজাও করত, মূর্তি পূজাও করত, আর মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না, ঠিক কিনা? এইটার নাম তাওহীদ। এর নাম কি? তাওহীদ মানে হচ্ছে এক আল্লাহ কেন্দ্রিক সবগুলো হবে, এটাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি। এটা কি? এই তাওহীদের দুইটা রকম, কয়টা রকম তাওহীদের? কয় রকম? একটা হচ্ছে লা ইলাহা বলে বর্জন করা, আর একটা হলো ইল্লাল্লাহ বলে কি করা। লা ইলাহা বলে কি বর্জন করলেন? লা ইলাহা মক্কার কুফফাররা ভালো করে বুঝতে পেরেছে, এই লা ইলাহার মানে হল সমস্ত ক্ষমতার মালিককে। এখনো যদি আমাদের দেশে লা ইলাহার অর্থ ঠিক মতো বলেন, মক্কার কাফেররা যেমন বিরোধিতা করে সেই দেশেও করবে কিন্তু, কারণ আমাদের দেশে সংবিধানই লেখা আছে, সংবিধানের সাতের এক ধারা সাত একে লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আর লা ইলাহা কি বললাম? লা ইলাহা মানে হল লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ বলছেন কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? না কোন জনগণ, না কোন ব্যক্তি। ও ভাই জান, লা ইলাহার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে। লা ইলাহা, কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো পাওয়ার নাই, কারো কোনো আইন দেওয়ার বিধান দেওয়ার এখতিয়ার নাই, সমস্ত ক্ষমতার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও, অত ইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, অত জিল্লু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছা অপমান করো। ইজ্জত দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো আইন বিধান চলবে না, ঠিক কিনা? আমরা কি এটা মানি? এই সমাজ মানে? এই সমাজও মানে না। আল্লাহর বিধানের একটা কিতাব আছে না, কিতাবটার নাম কি? ওই যে বলেছিলাম যে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন আমাদের দেখার জন্য, কিন্তু চোখ থাকলেই দেখা যায় না, চোখের জন্য কি দরকার? আলো দরকার। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে আর একটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু। এই জ্ঞান চক্ষু দিয়ে আল্লাহর বিধান জানা যাবে না যতক্ষণ পর্যন্ত জ্ঞান চোখের সামনে একটা আলো না জ্বলবে। সেই আলোর নাম কি? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আলো পাঠালাম। আলো, আলোর নাম কি? কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এই আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন বিধান চলবে না, ঠিক কিনা? আমরা কি আল্লাহর কোরআন পুরা মানি? এবারে আসো, আল্লাহ তাআলা কোরআনে হুকুম করলেন তোমার দেশে সবচেয়ে বড় সমস্যা কোন? ইফতিজিং এর সমস্যা, নারীদেরকে ধর্ষণ করে, নারীদেরকে উত্তক্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই কোরআনে আলো আছে, ওই আলো যদি জ্বালাও তাহলে ইফতিজিং এর অন্ধকার দূর হয়ে যাবে। কোরআন বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন যেন তারা নিজের উপরে পর্দা ঝুলিয়ে নেয়, পর্দা করে, পর্দা ঝুলাইলে পরে আল্লাহ বলছেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা, তাদেরকে উত্তক্ত করবে না, ইফতিজিং করবে না, কোন ইফতিজিং করবে না। আল্লাহ বলছেন ইফতিজিং বন্ধ হয়ে যাবে। আমার দেশের আদালতের থেকে আইন দেওয়া হলো পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না, এই আইন করেছে কিনা? ও মুসলমান, আল্লাহর আইন বাতিল করে যদি কোন ব্যক্তি ইফতিজিং বন্ধ করতে যায়, বন্ধ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পর্দার হুকুম কেন দিলেন ভালো করে বোঝার চেষ্টা করো। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষকে দুই ভাগে ভাগ করেছেন, একদল পুরুষ একদল নারী, পুরুষ ছাড়া নারী, নারী ছাড়া পুরুষ সম্পন্ন হতে পারে না। কিন্তু জেনে রাখবা এই দুইটা তার ছাড়া বাতি জ্বলবে? এই বাতিটা জ্বলতে হলে কয়টা তারের দরকার? দুইটা তারের দরকার। এই দুইটা তার রাবার দিয়ে পেঁচানো আছে কিনা, পর্দা আছে কিনা? ও ভাই জান, দুইটা তার ছাড়া কিন্তু বাতি জ্বলবে না, কিন্তু দুইটা তার রাবারের পর্দা দিয়ে জড়ানো আছে কিনা। এখন যদি কেউ বলে আমি এই পর্দা দুইটা উঠাইয়া দিব, তাহলে কি বাল্ব জ্বলবে না আগুন জ্বলবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে দুই ভাগে ভাগ করেছেন, এরপরে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, নারীরা পুরুষের জন্য, পুরুষেরা নারীর জন্য পোশাক স্বরূপ। কিন্তু খবরদার, ওই পর্দা করে দুইজন কি চলতে হবে? দুইজন কি পর্দা করতে বলা আছে? দুইটাই রাবার পেছানো, দুইটা তার রাবার পেছানো। কোরআন বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু নিচু রাখে, পুরুষদেরকেও চক্ষু নিচু রাখতে বলা হচ্ছে। এরপরে রাতে বলা হচ্ছে অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, আপনি মুমিন মেয়ে লোকদেরকে বলুন তারাও যেন নিচের চক্ষুকে নিচু রাখে। দুইজন কি রাবারের পেছানো হলো, পর্দার হুকুম দেওয়া হলো। এরপরে নির্দিষ্ট নিয়মে মিলবে, তারপরে কি হবে? বিয়ে করবে। বিয়ে করার পরে তারপরে যদি ওই বাল্ব যেমন নির্দিষ্ট নিয়মে মিললে তারপরে আলো জ্বলে, ঠিক এরকম ভাবে নারী পুরুষ দুইজন দুজনকে বিয়ে করবে, এরপরে নির্দিষ্ট নিয়মে মিলবে, তারপরে কি হবে? সন্তান, এক সন্তান তৈরি হবে। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ও যুবকেরা যখন তোমার মধ্যে যৌবনের তৃষ্ণা লাগলো তখন তুমি বিয়ে করো। মেয়েদের পর্দা করতে বলেছেন, পর্দা করলে মেয়েদের লাভ, কাদের লাভ? কারণ যখন পিপাসা লাগে এই সময় যদি বাজারে ডাব কিনতে যায়, দেখে একটা ডাব 50 টাকা, কিনে খাবে কিনা? কারণ পিপাসা এসে কাতর। ঠিক এরকম ভাবে যখন যৌবনে নারীদের প্রতি আকর্ষণ বেড়ে যায়, বিয়ে করার চাহিদা দেখা দেয়, ওই সময় যদি মেয়ে লোকেরা পর্দা করে, ফ্রি না পাওয়া যায়, তাহলে বিয়ে করতে বাধ্য কিনা? একজন লোক দুপুরে রৌদ্রের সময় পিপাসা লাগছে, দেখে যে বাজারে ডাব বিক্রি করে, ডাব কত টাকা? 50 টাকা, কিনে খাইছে। এরপরে কিছু দূর যাওয়ার পরে দেখে একজনের ডাব ফ্রি বিক্রি করতে, ফ্রি পয়সা লাগবে না, কয়েকটা আরো খাইল। এরপরে কিছু দূর গিয়ে দেখে যে আর এক ডাবওয়ালা বসে আছে, ওর ডাব কেউ কিনে না, ও বলতেছে ডাবও খাও আর এক এক ডাবের সঙ্গে 2 টাকা ফ্রি নাও। লোকটা বলে ব্যাপার কি? কয়ে ডাব অনেক দূরের থেকে এনেছি, বিক্রি হচ্ছে না, ফালাই দিয়ে তো ভালো লাগে না, ফেরত নিতে গেলে আরো ডবল টাকা খরচ হবে, তার চেয়ে চিন্তা করলাম যে ডাবও খাওয়ায় 2 টাকা করে দেই, তাতে আমার 1000 টাকা খরচ হবে আর 1000 টাকা বাঁচবে। ও আমার ভাইয়েরা, যৌবনে যখন যুবকদের পিপাসা লাগে ওই সময় যদি মেয়ে লোকেরা পর্দা করে তাহলে পিপাসায় কাতর, এরা মেয়েদেরকে মোহর দিয়ে তারপরে বিয়ে করবে কিনা? কিন্তু ওই সময় ফ্রি যদি পাওয়া যায়, পিপাসা নিবারণ করতে পারে, তারপরে বিনা পয়সায় দিলেও খাইবে না, কি লাগবে? উল্টা পয়সা লাগবে, যৌতুক লাগবে, ঠিক কিনা? এক বেটা নতুন বাড়ি করছে, নতুন বাড়ি, নতুন মাটি, নতুন কলা গাছ লাগাইছে, বিশাল বিশাল সাগর কলা হয়েছে লম্বা লম্বা, চিন্তা করলে এই চর নূর আহমদ এলাকার লোকেরা এই কলা দাম দিয়ে খাবে না, বাস স্ট্যান্ডে নিয়ে যায়। এবারে শায়েস্তাগঞ্জের বাস স্ট্যান্ডে নিয়ে গেল, আর লোকদের খাইতে যাতে সুবিধা হয় জন্য উপর থেকে ছোলাটা ফালাই দিল। এবারে আশপাশের যত ছোট ছোট কলা সব কলাগুলো বিক্রি হয়ে গেছে, কিন্তু ওর নতুন বাড়ির নতুন কলার ধারে কাছেও কেউ আসছে না। এবারে লোকটা ডাক দিল, মেয়েরা তোমাদের কি হলো, আমার নতুন বাড়ির কি মিষ্টি কলা তোমরা কেন খরিদ করছো না? লোকেরা বলল, তোমার নতুন বাড়ির কলা হতে পারে মিষ্টি হতে পারে ঠিক, কিন্তু তোমার কলায় পর্দা নাই কি নাই? কারে সর্বনাশ, এই পর্দাগুলো ফেলে দিয়েছিলাম তোমাদের খাবারের সুবিধার জন্য, ঠিক আছে এখন বিনা পয়সা নিয়ে নাও। লোকেরা বলল, না তোমার কলা বিনা পয়সাও নিব না, কারণ তোমার কলায় মশা পড়েছে, মাছি পড়েছে, ধুলাবালু পড়েছে, রোগ জীবাণু ছড়িয়েছে, তোমার এই কলা খাইলে পরে পেট খারাপ হইতে পারে, কাজে তোমার কলা বিনা পয়সা দিলেও খাবো না, খাইতে পারি একটা শর্তে, কলাও দিবা, আর কলা খাওয়ার পরে যদি পেট খারাপ হয় ঔষধ খাওয়ার টাকা দিবা, তাহলে খাইতে পারি। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পর্দা করতে বলেছেন, পর্দা যদি করো যুবকেরা তোমাদেরকে টাকা দিয়ে মোহর দিয়ে বিয়ে করবে। আপনারা আরব দেশে গিয়ে দেখবেন, সৌদি আরব আমাদের দেশের চেয়ে ধনী না গরিব, কিন্তু ওখানে গিয়ে দেখবেন হাজার হাজার যুবক আছে যারা পয়সার অভাবে বিয়ে করতে পারে না, কারণ ওখানে মেয়েরা পর্দা করে কি করে, ওইখানে ইফতিজিং করার কোন সুযোগ নাই, নারীদেরকে উত্তপ্ত করার কোন সুযোগ নাই, নারীদের স্কুল কলেজ আলাদা, পুরুষদের আলাদা, প্রাইমারি লেভেল থেকে মেয়েরা একেবারে কালো বোরকা মুখ ঢেকে তারপরে নামে। এই কারণে সৌদি আরবে হাজার হাজার যুবক ছেলে আছে যারা ধনী হওয়া সত্ত্বেও এত পয়সা নাই যে মেয়েদেরকে বিয়ে করবে, পক্ষান্তরে সোনার বাংলায় মেয়েদের সুবিধার জন্য পর্দাটা উঠাই দিল। এবারে যুবকেরা রাস্তাঘাটে মেয়েদেরকে উত্তপ্ত করে, ইফতিজিং করে, এরপরে যখন যৌবন শেষ হয়ে যায় এখন আর বিয়ে করার প্রয়োজন নাই, শেষ পর্যন্ত মেয়ের বাবা ছেলের পিছনে ঘুরে, ভাই বিয়ে করো, এতদিন খাইলা বিয়ে করবা না? কয় না, তোমার মেয়েকে আমি বিয়ে করব না, ও মশা পড়েছে, মাছি পড়েছে, ও রাস্তায় ঘুরেছে, ওকে বিয়ে করলে বিপদ হতে পারে, তবে বিয়ে করতে পারি, শর্ত আছে, যদি বিদেশ যাওয়ার টাকা দিতে পারো। যৌতুকের জন্য 5 লাখ দাবি করলো, 10 লাখ দাবি করলো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, পর্দার হুকুম দিয়েছেন কে? এই পর্দার হুকুম যদি কেউ বাতিল করে সে মুসলিম থাকবে? এবারে একটা একটা করে আর একটু দেখাই আমি। আল্লাহ রাব্বুল আলামিন চোরের জন্য বিধান দিয়েছেন, চোরের হাত কাটা বিধান দিয়েছেন কে? আল্লাহ বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যদি চুরি করে ধরা পড়ে ওর হাতটা কেটে দাও, আইনটা কার? এই আইন কি আছে দেশে? এই আইনটা আমার দেশে নাই, যেই কারণে সোনার বাংলায় মসজিদে সুন্দর জুতা নিয়ে গেলে নামাজের পরে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আর সোদার সোনার মদিনায় গিয়ে দেখো, আজান হয়ে গেছে, স্বর্ণের দোকান পর্যন্ত একটা কালো পর্দা ঝুলিয়ে দিয়ে লোকেরা মসজিদে চলে গেছে, চোরে কোনো ভয় আছে? কারণ সেখানে লোকেরা জানে চুরি করে ধরা পড়লে হাত কি আর থাকবে, কবজা পর্যন্ত হাতটা কেটে ফেলবে, সেই জন্য সেইখানে চুরি করার মতো সাহস নেই। ও আমার ভাইয়েরা, আমার জাতি আল্লাহর হুকুম থেকে পরিবর্তন করে ফেলল, কয় যে চোরের হাত কাটলে খাইবে কি, আল্লাহর চেয়ে বেশি দরদি, আল্লাহর আইন বাতিল করার ক্ষমতা কারো আছে? ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের 3 দিনের মাথায় মক্কায় একটা চুরি হয়ে গেল, চুরিটা করলো কে? কুরাইশ বংশের একটা শাখা বনু মাখজুম, এই বনু মাখজুম গোত্রের একটা সম্ভ্রান্ত মহিলা, উচ্চ বংশের মহিলা চুরি করেছে। লোকেরা বলল সর্বনাশ, এবারে এই মহিলার হাত কাটলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, কি করে এটাকে আল্লাহ নবীর কাছে গিয়ে সুপারিশ করে বিকল্প আইন করা যায়, বিচার করা যায়, নবীর কাছে কে বলবে? সেজন্য লোকেরা আল্লাহর নবীর পালক পুত্র ছিল জায়েদ, জায়েদের পুত্র ছিল উসামা, আল্লাহর নবীর পালক নাতি, অনেক আদরের নাতি, হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর অত্যন্ত আদরের নাতি বলে খেতাব যার, সবাই গিয়ে নাতিকে ধরল, তুমি তো নবীর কাছে কত কথাই বলো, দাদুর কাছে কত কথাই বলো, একটু বলবা ইয়া রাসূলুল্লাহ, একটা চুরির ঘটনা ঘটে গেছে, চুরিটা করেছে মক্কার সম্ভ্রান্ত বংশ কুরাইশের একটা মেয়ে, হাত কাটা গেলে কুরাইশ বংশের নাক কাটা যাবে, যদি বিচারটা হাত না কেটে অন্য কোন বিচার করা যায় তাহলে ভালো হতো, আপনার বংশ তো কুরাইশ বংশ, তাছাড়া মেয়েটার নাম আপনার ছোট মেয়ে ফাতেমার নামে, নাম কি মালিশ করতেছে। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই কথা শোনা মাত্র রাগে খুবই লাল হয়ে গেলেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, তিনি খুতবা দিলেন, ও আমার উম্মতরা শুনো, আগের যুগের উম্মতরা ধ্বংস হয়েছে আল্লাহর বিধানকে বাতিল করার জন্য, আল্লাহর হুকুমকে পিছনে ফেলে দেওয়ার জন্য, জেনে রাখো আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তারা বিধান দিয়েছেন, আল্লাহর বিধান বাতিল করার ক্ষমতা নাই, বিধান দিয়েছেন কে, জেনে রাখো আজকের কোরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আজকে যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও চুরি করত, আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম বাতিল করার ক্ষমতা কারো আছে? কিন্তু আমাদের দেশে হুকুম আছে, এগুলো একটাও আমরা মুসলিম দাবি করি কেমনে, মুসলিম মানে এই জন্য আমি শুরুতে বলেছি, মুসলিম কাকে বলে, যে আল্লাহর হুকুম মতো চলে তাকে বলে কি, আর যে আল্লাহর হুকুম মানে না বাতিল করে, আরে মুসলিম বলা যাবে? হুজুর আমরা কিছু তো মানি, আরে ভাই কিছু মানলে, কিছু মানলে হবে নাকি? আপনার বাড়িতে একজন মেহমান গেল, অর্ধেকটা দরজার ভিতরে ঢুকছে অর্ধেকটা বাইরে, আপনি কি বলবেন? এই বেটা বেহুদা, হয়তো পুরা বাইরেই যা আপনার পুরা ঢুক, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ইসলামের ভাইজান, কিছু মানবো কিছু মানবো না, এটা হবে? আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্ধেক ইসলামের মানবা অর্ধেক মানবা না, মসজিদে গেলে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ি, আদালতে আল্লাহর কোরআন নাই, ব্যাংকে আল্লাহর কোরআন নাই, আছে? আল্লাহ তাআলা সুদ হালাল করেছেন না হারাম করেছেন? কোরআনে বলা আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সূরা বাকারার 275 থেকে শুরু করে 79 নম্বর আয়াত পড়ুন, পড়বেন একটা আয়াত আমি বলছি শেষের আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর বিধান জানার পরে তোমাদের যত বকেয়া সুদ আছে, পাওনা সুদ আছে, সমস্ত সুদগুলো বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, কি হয়ে থাকো? এরপরে আল্লাহ বলছেন ফাইল্লাম তাফালু, যদি তোমরা সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? সুদ হারাম করেছেন কে? আল্লাহর হাবিব ফরমান, সুদের মধ্যে 70টা গুনাহ আছে, এর মধ্যে নিম্ন স্তরের গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে জেনায় লিপ্ত হওয়া, জোরে বলুন নাউজুবিল্লাহ। সুদ ইসলামে হালাল না হারাম? আর আমাদের দেশের আইনে লাইসেন্স থাকলে হালাল, এই জন্য সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, এরকম বাংলাদেশ ব্যাংক যত ব্যাংক আছে, ভগবা ব্যাংক, কোন ব্যাংক, সব চলে গেছে, সুদে চলে, কিসে চলে? অথচ সুদ হারাম করেছেন কে? ও আমার ভাইয়েরা, আল্লাহ সুদকে হারাম করেছেন, আল্লাহর হারাম কি তো সুদকে যদি কোন ব্যক্তি লাইসেন্স দেয় তাহলে তার ইমান থাকবে, মুসলমান থাকবে? মুসলিম মানে হচ্ছে আল্লাহর হুকুম যে পালন করে, যে মানে, যে মানবে না সে মুসলিম থাকবে? শয়তানের মধ্যে আর আদমের মধ্যে পার্থক্য কি জানেন? শয়তানে অন্যায় করল, আদম অন্যায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে উদ্দেশ্য করে বললেন ফাকুলনা ইয়া আদাম উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, জান্নাতের যেথা ইচ্ছে সেটায় যাও, যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার খবরদার ওই নির্দিষ্ট গাছের কাছেও যাইবা না। ওয়ালা তাকরাবা হাদিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই নির্দিষ্ট গাছের কাছেও যাইবা না, তাহলে কিন্তু জালিম হইয়া যাইবা, ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। হুকুম দিয়েছেন কে? আদম আলাইহিস সালাম। আল্লাহর এই হুকুমটা রক্ষা করতে পারলেন না, ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে আদমকে জিজ্ঞেস করলো, আদম আমি তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছের কাছেও যাইবা না, কেন গেলা, কেন খাইলা? আদম কোনো যুক্তি পেশ করল না, আল্লাহর সঙ্গে কোন তর্ক করল না, সঙ্গে সঙ্গে তিনি বললেন, কালা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আমি অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার প্রতি দয়া না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিনা? পক্ষান্তরে ইবলিসকেও আল্লাহ হুকুম দিলেন তুমি আদমকে সেজদা করো, ইবলিস সেজদা করল না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, ও ইবলিস আমি যখন তোমাকে বললাম আদমকে সেজদা করার জন্য, তুমি কেন সেজদা করলা না? ইবলিস যদি বলতো আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করতেন কিনা? কিন্তু ইবলিস কি তা বলেছে? ইবলিস বলল উল্টা কথা। ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আল্লাহ তোমার হুকুমটা ঠিক হয় নাই, তোমার হুকুমটা যুক্তিতে মেলে না, এই যুগে চলে না। আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে ভালো, খলাক্তানি মিন নারি ওয়া খলাক্তাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আগুনের গতি হল ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, আগুন যদি উপরে ছুঁড়ে মারা হয় তাহলে উপরে নিচে দাঁড়ানো হয়, উপরে চলে যায়, আর মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় নিচে চলে আসে, ঠিক কিনা? অতএব মাটির গতি হল নিম্নে, আগুন গতি ঊর্ধ্বে, আমি আগুন দিয়ে তৈরি, কাজে আমার সামনে আদম নত হবে, আমি আদমের সামনে নত হব, যুক্তিতে মেলে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্রথম যুক্তি পেশ করল কে? বোঝা গেল এখনো যারা আল্লাহর হুকুম এই যুগে চলে না, যখন বলবেন চোরের হাত কাটার বিধান এই যুগে চলে না, আর জিনা ব্যভিচারের বিধান আল্লাহ বিধান দিয়েছেন, পাথর ছুঁড়ে হত্যা করো এই যুগে চলে না, আল্লাহ বলছেন মদ হারাম এই যুগে চলে না, আল্লাহ বললেন সুদ হারাম এই যুগে চলে না, এই রকম যারা পদে পদে আল্লাহর বিধানকে বাতিল করল, অমুসলমান তাদের প্রথম লিডারের নাম কি? ইবলিস শয়তান। তার নাম কি? ইবলিস শয়তান। যেরকম আল্লাহর একটা হুকুমকে অস্বীকার করার কারণে কাফের হয়েছিল, যারা এখন পর্দার হুকুমকে অস্বীকার করে, সুদ হারাম হরাকে অস্বীকার করে, চোরের বিচারকে অস্বীকার করে, জেনাবে বিচারে বিচারকে অস্বীকার করে, আল্লাহর সম্পত্তি আইনের বন্টনের বিধানকে অস্বীকার করে, তারা মুসলমান না কাফের? এবারে মুসলিম কাকে বলে খুঁজে বের করেন? খালি ঈদের নামাজ পড়ে আর জুমার নামাজ পড়ে আর আল্লাহর আইন বাতিল করে মুসলিম থাকবে? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বলেছেন, এই যে তাওহীদ বলছিলাম, তাওহীদ মানে সব জায়গায় হুকুম চলবে কার? এই হল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মানে এই না যে আপনি খালি তসবিহ পড়বেন আর সুদ খাইবেন, ঘুষ খাইবেন, আল্লাহর হুকুম অমান্য করবেন। লা ইলাহার অর্থ ঠিক আছে? ও আমার ভাইয়েরা, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যারা বুঝবে, যারা সাক্ষী দিবে, ওই মুমিনদের কোনো ভয় নাই। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরা থাকবে উচ্চাসনে, ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো যদি কি হইতে পারো। সাহাবীদের ইতিহাস পড়েন না, আল্লাহু আকবার, আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, তবুকে যুদ্ধের নাম নেওয়া হচ্ছে, মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, সাহাবায়ে কেরাম কে কার আগে নাম বলবে সেই প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন, এমন সময় একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করেছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার স্বামী আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার বড় সন্তানগুলো আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার আমার বড় ভাইগুলো শহীদ হয়ে গেছে, আমার শুধুমাত্র এই দুধের সন্তান ছাড়া আর কেউ আর জীবিত নাই। আল্লাহর নবী বললেন, আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম চাচ্ছি, তোমার এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, আমি এই বাচ্চা নিয়ে করবটা কি? আল্লাহর নবীর মহিলা সাহাবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, আমি তো একে তীর তরবারি চালাবার জন্য দেই নাই, আমার ছেলে তীর তরবারি চালাতে না পারলেও খেতেও তো পারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর নিক্ষেপ করবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি দিয়ে আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হল নবীর সত্যিকার অর্থে মহাব্বত করা। আর এখন মহাব্বত কি? নবীর মহাব্বতের নামে মিষ্টির দোকান একেবারে খালি করে ফেলাই। ও আমার ভাইয়েরা, এই দৃশ্য যখন চলছিল ওইখানে রোম সম্রাটের গোয়েন্দারা ছিল, গোয়েন্দারা এই পরিস্থিতি দেখে রোম সম্রাটের কাছে গিয়ে বলল যে খবরদার, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখা দরকার নাই। রোম সম্রাট জিজ্ঞেস করল, ব্যাপার কি? মুসলমানদের সৈন্য সংখ্যা কি আমাদের চেয়ে বেশি? কয় না, ওদের সৈন্য সংখ্যা অনেক কম, তোমার 300,000 সৈন্য প্রস্তুত রয়েছে, ওদের 30,000 না। বলে, তাহলে কি ওদের অস্ত্র বেশি? কয় না, তাদের অস্ত্র নাই। বলে, তাহলে ওদের গায়ে শক্তি বেশি? কয় না, ওদের গায়ে শক্তিও কম। রোম সম্রাট রাগ করলেন, অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, গায়ে শক্তি আমাদের বেশি, কেন ভয় দেখাচ্ছ? গোয়েন্দারা বলল, ও রোমের সম্রাট, ভালো করে শুনে রাখো, অস্ত্র তোমার বেশি, সৈন্য তোমার বেশি, শক্তি তোমার সৈন্যদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রোম সম্রাট বুঝতে পারলো এই যুদ্ধে বিজয় লাভ করা যাবে না, পরে চুক্তি করে মুসলমানদের কর দিতে রাজি হল। মুসলমান ওই যুগেও কাফের ছিল, এখনো কাফের আছে কিনা? ওই যুগের কাফেররা মুসলমানদের ভয়তে থরথর করে কাঁপত, আর এই যুগের মুসলমানরা কুফফারদের ভয়তে থরথর করে কাঁপে, ঠিক কিনা? ইতিহাস পড়ো, ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলছে, এই সময় একজন যুবক টকবক চেহারা করছে, সুন্দর যুবক, বাহুতে শক্তি, রণকৌশলে পারদর্শী, এই যুবক এসে আল্লাহর নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার সৌন্দর্য, এই আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই তাহলে আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন, জান্নাত, সোজা জান্নাতে চলে যাইবা। সাহাবি বলল, বাবা। আল্লাহ নবী বললেন, বাবা বললা কি জন্য, বিশ্বাস হয় না? বললেন, না না, বিশ্বাস হয় না, তা না, আমি মনে করলাম জান্নাতে যেতে তো খুব সহজ রাস্তা আছে। এই বলে থলির থেকে কয়েকটা খেজুর বের করে খেতে আরম্ভ করলেন, দুই তিনটা খাওয়া শেষ হলে বললেন, এতগুলো খেজুর খেতে অনেক দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে, খেজুরগুলো ছুঁড়ে মারল। এরপরে তরবারি হাতে নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ল। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের মধ্যে ঢুকে যায়, এরকম ভাবে বদহুদের যুদ্ধে কুফফারদের ভিড়ের মধ্যে ঢুকে গেল, চতুর্দিকে লাশের স্তূপ করে ফেলল। এবারে সঙ্গের সাহাবিরা ডাকল, সাহাবি এদিক ফিরে আসো, আমাদের কাতারের সঙ্গে চলে আসো। যুবক ফিরে তাকালো, চেহারায় তার রক্তে রঞ্জিত, ফোটে তার হাসি, বলছে আমার ভাইয়েরা আমাকে বাধা দিও না, আমাকে সামনে এগুতে দাও, আমি তো উহুদ পাহাড়ের দিকের থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি, আমাকে যুদ্ধ করতে করতে শহীদ হওয়ার জন্য আল্লাহ তাআলা কবুল করে নাই সেই দোয়া করো, যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় জান দিয়ে দিলেন শহীদ হয়ে গেলেন। ও আমার ভাইয়েরা আল্লাহর নবী ওই সাহাবীর নিজে জানাজা পড়লেন, নিজে কবর দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের কি বিশ্বাস ছিল, ওই সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সহজ করে দিয়েছিলেন। আজকে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, এই মুসলমানদের আল্লাহ সাহায্য করবেন না। যার কারণে আজকে ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে রেখেছে, মুসলমান শিশুদের বুকে বুলেটের গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, মুসলমানদের বাড়িঘরগুলো পর্যন্ত ওই ইহুদিরা বুলডুজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস করোনা পাক করেছে, ইরাকের মুসলমানদেরকে বুশ হামলা করার পূর্বে অবরোধ দিয়ে 10 লক্ষ শিশুদেরকে হত্যা করেছে, এরপরে বোমা মেরে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করল, আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, আফগানিস্তানের মুসলমানদেরকে ধরে নিয়ে গুয়ান্তানামো বে নামক কারাগারে মুসলিম যুবকদেরকে উলঙ্গ করে একজনের উপর একজনকে চড়াইয়া তারপরে ওরা পিরামিড তৈরি করে পত্রিকায় ছেড়ে দিয়েছে। মুসলমানদেরকে নির্যাতন করতে করতে মুসলিমরা যখন পানি পানি বলে চিৎকার মারল, ওই হায়েনার গোষ্ঠী ইহুদি খ্রিস্টানের দলেরা মুসলিম যুবকদের মুখে পেশাব করে দিয়েছে। ও আমার ভাইয়েরা, মুসলমানদের কোরআনুল করিমকে ওই ইহুদির গোষ্ঠী খ্রিস্টানের গোষ্ঠী পায়খানায় ছেড়ে মেরেছে, কোরআন শরীফের গায়ে কুরুশ এঁকে দিয়েছে, কোরআনের পাতা ছিঁড়ে ফেলে দিয়ে তার উপরে নর্তকী নাচিয়েছে। আমার ভাইয়েরা, কাশ্মীরি মুসলমানদের অবস্থাও একই রকম, দৈনিক মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারছে ভারতীয় সৈন্যরা, মুসলমান মা বোনদেরকে পালা ক্রমে ধর্ষণ করছে ওরা, মুসলিম মায়েদের পেট চিরে বাচ্চা বের করে উপরে ছুরে মারো আর নিচে ছুরি ধরে, বাচ্চাটা দুই টুকরা হয়ে পড়ে যায় ছটফট করে, আর ওরা আনন্দ উল্লাস করতে থাকে। ও আমার ভাইয়েরা, আজকে কেন মুসলমানদের অবস্থা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, মুসলমান তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে উচ্চ আসনে, তোমরাই থাকবে বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, যদি কি হতে পারো মমিন হতে পারো, মুসলিম হতে পারো, তাওহীদবাদী মমিন হতে পারো। ইতিহাস তালাশ করো, ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে তাওহীদ ছিল, এই তাওহীদের প্রথম দাওয়াত দেয় ইব্রাহিম আলাইহিসসালাম। ইতিহাস তালাশ করো, তার জাতি মূর্তি পূজা করত, মূর্তি তৈরি করত, মূর্তি বিক্রি করত, লোকেরা মেলার সময় ইব্রাহিমকে দাওয়াত দিল চলো মেলায় যাই মূর্তি পূজা করব, ইব্রাহিম বলে ইন্নি সাকিম আমি অসুস্থ তোমরা যাও, লোকেরা পূজা দিয়ে গেল মেলায়, এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম দেখলো রাজকীয় মূর্তিখানা খালি পড়ে আছে। এবারে মূর্তিখানায় ঢুকলেন, গিয়ে দেখলেন মূর্তির গায়ে অনেক স্বর্ণ অলংকার আছে, মূর্তির গায়ে দামি শাড়ি আছে, সামনে অনেক মূল্যবান খাবার আছে, এবারে গিয়েই তো ভাঙ্গা যায় না, রাগ উঠতে হবে না, এবারে বলা শুরু করে আলা তা কুলুন খা খা খা, মূর্তিতে খায় না, কোরআনে আছে খা খায় না, এবারে একটু রাগ উঠলো, মারলো থাপ্পড়, থাপ্পড় মারলে পরে পাথরের মূর্তি, মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়, নিজে ব্যথা পাইল, এবারে রাগ ভালো করে উঠল, এবারে কুড়াল নিয়ে মূর্তির একেবারে হাত পা ভেঙে চুরমার করে ফেলল। লোকেরা যখন মেলার থেকে এসে দেখল সর্বনাশ হয়ে গেছে, মূর্তির হাত নাই পা নাই, দেবদেবী সব ভাঙ্গাচুরা, এবারে লোকেরা চলে গেল নমরুদের কাছে, নমরুদ চলে আসলো, নমরুদ দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করল, চিন্তা করে প্রথম যেই বাক্যটা তার মুখে বের হলো তা হলো হাল মিন ফাতানি ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যেই যুবক আমাদের মূর্তিগুলোকে শোনা জোরে দেখে না। কেন নমরুদের এই প্রশ্ন, কোন যুবক আছে কিনা? ও আমার যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিল যারা দিয়েছেন তারাও যুবক, আমার সামনে বসা বেশিরভাগ যুবক, নমরুদ কেন যুবকদের প্রশ্ন করলো ভালো করে বোঝার চেষ্টা করো। নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হল না, কোন ভূমিকম্প হল না, কোন মারামারি হল না, যুদ্ধ বিগ্রহ হল না, এই মূর্তিগুলো কে ভাঙলো? নিশ্চয়ই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা একটা বিশাল আকারের সমাজ পরিবর্তনের সূচনা মাত্র। সমাজ পরিবর্তন করা, এই মূর্তি পূজার সমাজকে পরিবর্তন করে তাওহীদের সমাজ গড়ার জন্য, মূর্তি পূজা বাতিল করে আল্লাহর একত্ববাদের, আল্লাহর ওহদানিয়াতের সমাজ পরিবর্তন করার চক্রান্ত হচ্ছে। আর এই রকম সমাজ পরিবর্তন করা, সমাজ সংস্কার করা, সমাজকে বদলানোর চিন্তা ভাবনা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না, ঢুকে কার মাথায়? বোঝা গেল আজকের যুবকদেরও তৈরি হতে হবে এই সমাজের সমস্ত কুসংস্কারকে বাতিল করে। ইব্রাহিমের মতো তাওহীদবাদী মুমিনের দরকার আছে কিনা? এবারে সামনে দেখো, আমার ভাইয়েরা এবারে দেখুন, লোকেরা বলল হা হা একজন যুবক আছে, যেই যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, এই মূর্তিগুলোর সমালোচনা করে। ইউকালু লাহু ইব্রাহিম সামিআনা ফাতায়াজকুরুহুম, ইউকালু লাহু ইব্রাহিম, একজন যুবক আছে যেই যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, মূর্তিগুলোকে ভালো নজরে দেখে না, সেই যুবকের নাম কি? এবারে ইব্রাহিমকে ধরে আনা হল। একদিকে সমস্ত সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, জনশক্তি, আর একদিকে একা ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, তোমরা সংখ্যায় কম হতে পারো কিন্তু তোমাদের জন্য আদর্শ আছে ইব্রাহিম আলাইহিসসালাম। একদিকে সমস্ত জনগণ, সমস্ত সামরিক শক্তি, রাষ্ট্রীয় শক্তি, আর একদিকে একজন ইব্রাহিম দাঁড়িয়ে আছেন, একা দাঁড়িয়ে আছেন। লোকেরা জিজ্ঞেস করল, ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো কেন ভাঙলা? ইব্রাহিম বলল, ওই বড় মূর্তিটাকে দেখো দাঁড়িয়ে আছে কুড়াল নিয়ে, উনি কুড়ালটা লটকে গেছিলেন বড় মূর্তির কাঁধে, ওটা ভাঙ্গে নাই। এবারে লোকেরা জিজ্ঞেস করলো কেন ভাঙলা? উনি বললেন, বাল ফালাহুম কাবীরহুম হাজা, ওই বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো ও এই কাজগুলো করেছে মনে হয়, ওকে জিজ্ঞেস করো। এবারে লোকেরা বলল, ইব্রাহিম তুমি তো জানো এই দেবদেবী কথা বলতে পারে না, এই দেবদেবী উত্তর দিতে পারে না। ইব্রাহিম সুযোগ পাইলেন, এবারে তিনি বললেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, ও আমার জাতি, তোমরা কেন এমন জিনিসের পূজা করছ যে কোনো তাকে ল্যাংটা করে শাড়ি চুরি করলে ফিরাইতে পারে না, তার সামনের থেকে, তার গলার থেকে স্বর্ণের চুরি, স্বর্ণের অলংকার খুলে চুরি করে ফিরাইতে পারে না, ঠিক কিনা? ওই দেখেন না, কয়েকদিন ধরে মন্দিরে চুরি হইতেছিল, ফিরাইতে পারে না। ওদের সামনের থেকে খাবার যদি মশা মাছি নিয়ে যায় ফিরাইতে পারে না, এমন কি ওদের হাত পা নাক কান ভেঙে চুরমার করলে কিছুই করতে পারে না। তোমরা কেন এমন জিনিসে পূজা করছো? আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চারা মতো ওয়াজ্জ করলাম ওই মহান সত্তার দিকে, মহান আল্লাহর দিকে, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আসমানের মালিক, জমিনের মালিক, সাগরের মালিক, পাহাড় পর্বতের মালিক, আমি সেই আল্লাহর দিকে মতাজ্জু হলাম, হানিফান, সমস্ত বাতিলকে ত্যাগ করে এক আল্লাহর দিকে রুজু করলাম। আমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলের অন্তর্ভুক্ত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, এর নাম তাওহীদ। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদে দাঁড়িয়ে আছেন, আল্লাহর একত্বতার উপর দাঁড়িয়ে আছেন, সমস্ত কাফের একদিকে। এবারে ইব্রাহিমের সঙ্গে পারল না যুক্তিতে, তাই আগুনে ফালাও। দুনিয়ার সমস্ত কাফেররা একাত্র হয়ে এবারে ইব্রাহিমকে আগুনে ফেলে দিচ্ছে। আল্লাহর ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সব এসে হাজির হয়ে গেল ইব্রাহিম। জিব্রাইল বলল, একটু হুকুম দাও, পাখা দিয়ে একটা আঘাত করে ওই নমরুদের গোষ্ঠী সুদ্ধা মাটির তরে উল্টাইয়া দেই। ইব্রাহিম বলল, ভাই জিব্রাইল তুমি কি নিজের পক্ষ থেকে বলছো নাকি আল্লাহ পাঠিয়েছেন? কয়, আল্লাহ পাঠান না, আমি নিজে বলছি। কয়, না তোমার সাহায্য আমার দরকার নাই, আমি দাওয়াত দিয়েছি কার জন্য? ওই আল্লাহ আমাকে দেখবেন, আল্লাহ সাহায্য করবেন, সাহায্য করার মালিককে? খুব ভালো করে বুঝবেন এখান থেকে, ও আমার ভাইয়েরা, সন্তান দেওয়ার মালিককে, ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিককে, আমার মনের চাহিদা পূরণ করার মালিককে, হেদায়েত দেওয়ার মালিককে, না কোনো মানুষ, না কোনো ব্যক্তি, না কোনো শক্তি, দেওয়ার মালিককে আল্লাহ বল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিব্রাইল তোমার সাহায্য আমার দরকার নাই। মিকাইল বলছে, আমি বৃষ্টি দেওয়ার মালিক, বৃষ্টি দিয়ে ওদেরকে তুফান দিয়ে শেষ করে দেই। ইসরাফিল বলল, আমি সিঙ্গার একটু বাতাসের ফু দিলে ওই নমরুদের গোষ্ঠী উড়ে গিয়ে জাহান্নামের কিনারায় পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ভাই জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আমি তোমাদের দিকে লোকদেরকে আহ্বান করি নাই, আহ্বান করেছি কার দিকে? ওই আল্লাহর সাহায্য আমি কামনা করছি, সাহায্য করা মালিককে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ, একমাত্র আমি তোমারই গোলামি করি। গোলামি করব কার? আমরা কার গোলাম? না কোনো শাসকের গোলাম, যাজকের গোলাম, খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, ল্যাংটা বাবার গোলাম, কোন পীর বাবার গোলাম, কোন মাজারওয়ালার গোলাম, কোন গজার মাছের গোলাম? আমরা গোলাম কার? কোরআনের আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। সাহায্য দেবো কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর সাহায্য চাই। এবারে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে ফেলল ওরা। ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত নিজের ক্ষমতা চালিয়ে গেলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম, আমার নিয়ম হল বান্দার ক্ষমতা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত বান্দা ব্যয় করতে হবে, এরপরে বান্দার ক্ষমতা যেখানে শেষ হয় আমি আল্লাহর সাহায্য ওইখান থেকে শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আগুনে তোমাকে নিক্ষেপ করা হয়েছে, তোমার ক্ষমতা এবারে শেষ হলো, এবারে আমার ক্ষমতা শুনো। কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওয়া আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, খবরদার এমন ঠান্ডা হয়েও না যাতে কষ্ট হয়ে যায়, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা করে দিলেন কে? যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? আমেরিকা, খ্রিস্টান, ইহুদি, ইসরায়েল আর কুফফারদের বোমাগুলো আছে, সমস্ত বোমাগুলোকে ওই আল্লাহ ঠান্ডা করে দিতে পারেন কিনা? কিন্তু দেখছেন না কি জন্য? ইব্রাহিমের মতো তাওহীদ লাগবে। তাওহীদ কি আমানত, সিনো মে হামারে আসান হি মেটানা নাম নিশা হামারা। তাওহীদের ঈমান থাকতে হবে, এক আল্লাহর উপর ঈমান থাকতে হবে, এক আল্লাহর সাহায্য চাইতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। গোলামি করবো কার? এক আল্লাহর আইন মানতে হবে, আইন মানবো কার? এখন কি সে আইন আছে সব জায়গায়? ও মুসলমান, ওই ইব্রাহিমের মতো যদি ইমানদার হতে পারো, আজ ভিজু করে ইব্রাহিম কাইমা পয়দা, আগ কর সকতি হে আন্দাজে গুলিস্তা পয়দা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে গুলবাগিচা করেছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? ওই মুসার কাহিনী বলতেছিলাম। ইব্রাহিম আর মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে দাওয়াত পেশ করতে লাগলেন, মনে আছে না? ফেরাউনও সে একই কারবার করল, মুসার দাওয়াতে সাড়া দিল না, বরং মুসা যখন মৌজুদা দেখাইল, লাঠি ছাড়লো, সাপ হয়ে গেল, আমিও জাদুঘরদেরকে আনতেছি, জাদুঘরদেরকে আনলো, সে মনে করল জাদু। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে আনো জাদুঘরদেরকে। এবারে 80,000 জাদুঘর আনলো, কত হাজার? 80,000 জাদুকর, একটা লাঠি আর একটা রশি ছাড়লো, দুইটা সাপ হলো, কয়টা সাপ হয়ে গেল? তো 80,000 জাদুকরে দুইটা করে সাপ বানাইলে কত সাপ হয়? 160,000 সাপ একটা মাঠে ফনা ধরে আছে। এবারে মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ভয় পেও না, আমি সাহায্য করা মালিক। সাহায্য করা মালিক কে? তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি ছাড়লেন, একটা বিশাল সাপ হয়ে ওদের সমস্ত 160,000 সমস্ত সাপগুলো একবারে গ্রাস করে খেয়ে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে তার ক্ষুধা শেষ হয় নাই, ওই সাপ ফেরাউন যে মঞ্চে বসেছিল সেই দিকে ধাওয়া করা শুরু করল। তাফসিরে লেখে ফেরাউনের কোনো অসুখ হয় নাই, কিন্তু ওই দিনে এত ভয় পেল, একদিনে 80 তার পাতলা পায়খানা হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন ক্ষমতার মালিককে। যদি মুসার মতো লাঠি ছাড়তে পারো ফেরাউনদেরকে নমরুদদেরকে ধ্বংস করার মালিককে। এবারে ফেরাউন চক্রান্তৃপ্ত হল, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন তুমি বনি ইসরায়েলদেরকে নিয়ে এখান থেকে সরে যাও। রাতের বেলায় পালাতে শুরু করলো, কিন্তু সামনে গিয়ে নদী, পিছনে ফেরাউন টের পেয়ে গেল, বাহিনী ধাওয়া করলো। এবারে পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, সামনে মুসার সামনে নদী, আল্লাহ এখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তোমার ভয় পাওয়ার কোন কথা নাই, তাওহীদের উপরে অটল থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে থাকো। আল্লাহ বললেন তোমার হাতের লাঠি ছাড়ো, লাঠি ছাড়লো। এবারে সমুদ্রের মধ্যে একটা নয় দুটো নয়, বনি ইসরাইলদের বারোটা গ্রুপের জন্য স্বতন্ত্র বারোটা রাস্তা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মুসার বাহিনী নদী পার হয়ে চলে গেল, এবারে ফেরাউনের পালা। ফেরাউন বুঝতে পেরেছিল এই নামলে সমস্যা আছে। তারপরেও লোকেরা বলল তুমি কেমন খোদা, তুমি না বড় রব, মুসা যদি নদী পার হতে পারল তুমি কেন পারবে না, তুমি নামো তাড়াতাড়ি। ফেরাউন চিন্তা করল মরি আর বাঁচি, বাঁচলেও আমার সন্ধ্যা মেরে ফেলবে, তার চেয়ে ওগো শুদ্ধ মরি। এবারে নামলো, যখন মাঝখানে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন দুই দিকের পানিগুলোকে এমন ভাবে চাপিয়ে দিলেন ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ পানির ভিতরে চুবিয়ে মারলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য ওই নদীর ভিতরে রাস্তা করে দিয়েছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? এখনো মুসলমানদের জন্য ওই আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে এরপরে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত দখল করে ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা? কিন্তু দিচ্ছেন না কি জন্য? সেই মুসার মতো লাঠিও নাই, মুসার মতো ইমানও নাই। মিসলে কালিম হো আগর মার কা আজমা কুই আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাঙ্গেলা তখাব। ও মুসলমান, মুসার মতো যদি লাঠি নিয়ে নামতে পারো, যে আল্লাহ মুসাকে সাহায্য করেছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা? কিন্তু মুসলমান এখন বিভিন্ন দরগা দুর্গায় চলে যায়, আল্লাহর দরবার বাদ দিয়ে সেজদা করে মানুষের দরবার, ঠিক কিনা? মানুষের পায়ে সেজদা করে, বিভিন্ন মাজারে সেজদা করে। সেজদা করবো কার জন্য? আমরা যত নামাজ পড়ি সব নামাজে রুকু সেজদা আছে কিনা? ভাই বোঝার চেষ্টা করবেন, কে কি করলো কি না করলো, আমরা কোরআন হাদিস মানবো, কি মানবো? হাদিস স্পষ্ট বলবেন, আল্লাহর নবীকে সাহাবাকে আমি জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটদেরকে তাদের প্রজারা সেজদা করে, আপনি উভয় জগতের বাদশাহ, আপনাকে আমরা সেজদা করব না? আপনি তো সেজদা পাওয়ার উপযুক্ত বেশি। আল্লাহর নবী বললেন ও আমার উম্মতেরা শুনো, এই শরিয়াতের মধ্যে আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করা জায়েজ নাই। যদি আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করা জায়েজ হতো, তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করা জায়েজ নাই, সেই জন্য তোমরা আমাকেও সেজদা করবে না, আর মেয়ে লোকেরা স্বামীকেও সেজদা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সেজদা করা গেল না, আর এখন আমার দেশে অনেক পীরের পায়ে সেজদা করা হয়, কবরে সেজদা করা হয়। আমি বলি তোমরা যত নামাজ পড়ো সব নামাজে রুকু সেজদা আছে কিনা? ফজরের নামাজ পড়ো রুকু সেজদা করো, জোহরের নামাজ পড়ো রুকু সেজদা করো, এশার নামাজ পড়ো রুকু সেজদা করো, জুমার নামাজ পড়ো রুকু সেজদা করো, ঈদের নামাজ পড়ো রুকু সেজদা করো। কিন্তু খবরদার খবরদার ভাই জান, নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু সেজদা করে নাকি এই দেশে করে? জানাজার নামাজ রুকু সেজদা আছে নাকি? আল্লাহর ওলিদের জানাজায় মনে হয় রুকু সেজদা আছে নাকি? ও আমার ভাইয়েরা, যত বড় আল্লাহর ওলি হোক, এমনকি বড় পীর আব্দুল কাদের জিলানি অথবা নিজামউদ্দিন আউলিয়া অথবা আজমির রহমাতুল্লাহ আলাই, শাহজালাল রহমাতুল্লাহ আলাই, শাহপরান রহমাতুল্লাহ আলাই, যত বড় বুজুর্গের জানাজার নামাজ হোক, জানাজার নামাজের মধ্যে রুকু সেজদা আছে কিনা? নাই। কেন নাই চিন্তা করেছ কি মুসলমান? কারণ হচ্ছে এই, সব নামাজে রুকু সেজদা করা ফরজ, কারণ ওই নামাজে তোমার সামনে কোন লাশ নাই, আর জানাজার নামাজের উপর সেজদা করা নিষেধ, কারণ তোমার সামনে কি আছে, লাশ আছে, লাশ। এই লাশ আছে বলে মানুষ যদি আল্লাহর জন্য সেজদা করে ওই কবর পূজারী বলবে এই তো বুজুর্গকে সেজদা করা হচ্ছে। সেই জন্য ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লাশটা যখন একেবারে সামনে ছিল তখন তুমি রুকু সেজদা করতে পারলা না, লাশটা যখন কবরে চলে গেল এখন তোমাকে কোন বিবেক সেজদা করার জন্য হুকুম দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? ভালো করে মনে রাখবেন, এটা মনে রাখবেন, বোঝার চেষ্টা করবেন, কারণ আমরা এই সমাজে অনেক শিরিকের জর্জরিত আছে। আমি আমাকে নসিহত করি, আপনাদেরকে না। এজন্য পরীক্ষার ময়দানে যদি কেউ ভুল ধরাইয়ে দেয় লোকেরা তার বিরুদ্ধে খ্যাপে না চা খাওয়ায়, পরীক্ষার ময়দানে ভুল ধরাইয়ে দিলে চা খাওয়ায়, আরো হাদিয়া তোফাদায় খাতির লাগে। ও আমার ভাইয়েরা, আমরা ইসলামটাকে ভালো করে বুঝতে পারি নাই, সেই জন্য দুইভাবে ইসলামের ক্ষতি করেছি, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বাতিল করে দিয়েছি, কোরআনের শাসন বাতিল করেছি, আবার যেই মূর্তি পূজা দেব দেবী পূজা বাতিল করার জন্য আল্লাহর নবী যে মক্কার মূর্তি ভেঙেছিলেন, আল্লাহর নবী মক্কার খানায় কাবা বিজয় করবার প্রথম কাজ করেছিলেন কি, মূর্তি ভাঙ্গা। আর আমরা মূর্তি গর্ব, এটা চলবে? এই মুসলমান এই জন্য সব জায়গায় মার খাচ্ছে, নতুবা মুসলমানদেরকে ধ্বংস করার মতো ক্ষমতা কারো নাই, মুসলমানদের হেফাজত করার মালিক কে? আপনারা শুনেন নাই, এই ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল, ইংরেজরা দখল করে এই দেশে মুসলমানরা এখানে 750 বছর পর্যন্ত শাসন করেছে, ঠিক কিনা? এরপরে মুসলমানদের থেকে ক্ষমতা দখল করলো কারা? ইংরেজরা। এই ইংরেজরা দখল করার পরে এই দেশে গোয়েন্দা লাগাইল, ডক্টর উইলিয়াম হান্টারের নেতৃত্বে এই দেশে লোক ছড়াইয়া দিল যে আমরা ভারতবর্ষ দখল করেছি কিন্তু আমাদের শাসন ক্ষমতা টিকবে কি করে, কারা আমাদের শত্রু, কারা আমাদের ক্ষতি করতে পারে, সেই রিপোর্ট তৈরি করো। ডক্টর উইলিয়াম হান্টার 1 বছর পর্যন্ত ভারতবর্ষে ঘুরে ঘুরে রিপোর্ট তৈরি করল, রিপোর্ট দিল আর বলল ভারতবর্ষে ইংরেজদের জন্য হিন্দুরা কোনো হুমকি নয়, বৌদ্ধরা কোনো হুমকি নয়, অন্য কোন জাতি কোনো হুমকি নয়, একমাত্র হুমকি কারা, মুসলমানরা কারা। এই মুসলিম জাতি যতদিন পর্যন্ত থাকবে অতদিন পর্যন্ত তারা আল্লাহ ছাড়া কারো হুকুমের সামনে বাধা করবে না। তাদের নাম হল মুসলিম, ধর্মের নাম ইসলাম, বিধান হচ্ছে আল কোরআন, এরা কোরআন ছাড়া কিছুই মানবে না। ও আমার ভাইয়েরা, সেই জন্য তারা 3টা পরামর্শ দিল, ভালো করে শুনবেন, কয়টা পরামর্শ? 1 নম্বর পরামর্শ হল ভারতবর্ষে যদি তোমরা ইংরেজরা স্থায়ী হতে চাও, তোমাদের শাসনকে পাকা পোক্ত স্থায়ী করতে চাও, তাহলে তোমাদের 1 নম্বর কাজ করতে হবে, মুসলমানদের কোরআন শরীফটাকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। 2 নম্বর কাজ হল এই কোরআন যারা প্রচার করে সেই সমস্ত আলেম ওলামাদেরকে ধ্বংস করতে হবে। 3 নম্বর কাজ হল এই কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসা মসজিদগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। ও আমার ভাইয়েরা, যারা মুরব্বী তারা ইতিহাস জানেন, যারা তারা জানেন, এরপর ইংরেজরা এই 3টা কাজ করার জন্য প্রোগ্রাম হাতে নিল। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, এরপরে ইংরেজরা এই 3টা কাজ বাস্তবায়ন করা শুরু করল। দিল্লির শাহী মসজিদের সামনে এবং লাহোর জামে মসজিদের সামনে 1 দিনে 3-3 লক্ষ কোরআনুল করিমকে আগুনে পুড়িয়ে দিয়েছে। ওলামায়ে কেরামদেরকে হত্যা করা শুরু হল, মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস করা হল। এই ভারতবর্ষে যত জমি আছে সমস্ত জমির 4 ভাগের 1 ভাগ ছিল মসজিদ মাদ্রাসার নামে অক্ষ সম্পত্তি। সেই অক্ষ সম্পত্তি বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিল, এরপরে মাদ্রাসাগুলো বন্ধ করল, মসজিদগুলো ভেঙে ফেলল, বড় বড় মসজিদগুলোকে ওরা ঘোড়ার আস্তাবল বানাইল। এইভাবে মসজিদ ভাঙল, মাদ্রাসা ভাঙল। এবারে 3 নম্বর কাজ, আলেমদের হত্যা করা শুরু হল। ডক্টর টমসন লেখেন, দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোন বৃক্ষ ছিল না, এমন কোন গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ওলামায়ে কিরামদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে তারপরে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে তারপরে ঘোড়াকে চালানো হয়েছে। ওলামায়ে কিরামদেরকে জীবন্ত আগুনের মধ্যে পুরানো হয়েছে। ডক্টর টমসন লেখেন, আমি আমার তাবু দিল্লি শাহী মসজিদের পিছনে সেখানে গেলাম, মানুষ পোড়া গন্ধ পেলাম, পিছনে গিয়ে দেখি 40 জন আলেমকে আগুনে জীবন্ত ফেলে দেওয়া হয়েছে, আমার সামনে আরো 40 জন আলেমকে আনা হলো। বলা হল, মৌলবীর দল হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি, নতুবা তোদেরকেও ভুনা করা হবে, আগুনে পোড়ানো হবে, যেরকম এই 40 জনকে আগুনে পোড়ানো হচ্ছে। ডক্টর টমসন লেখেন, আমার সৃষ্টিকর্তার কসম, আমার পাল্নেওয়ালার কসম, ওই সমস্ত আলেম আগুনে পুড়তে রাজি হল, ইংরেজদের সামনে মাথা নত করতে রাজি হল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মুখে ও আমার ভাইয়েরা, তাদের মুখে কবিতা ছিল, ডরতে নেহি দুনিয়া মে মুসলমানো কে শীশে, জব দৌলত ঈমান মিলি উনকো নবী সে, কতল করনা হ্যায় তো কর লে আশিক দিলদার কো, হম শিকায়ত যা করেঙ্গে কাতবে তকদীর কো, ইয়ে জান তো জানি আনি হ্যায় ইস জান কি কোই পরওয়াহ নেহি, ইস গরজে সে জো মকতল মে আয়া ও সুবহ শাম সালামত রহতি হ্যায়, ইয়ে জান তো আনি জানি হ্যায় ইস জান কি কোই পরওয়াহ নেহি, মর্দে মুমিন বাতিল সে হরগিজ খৌফ খা সকতা নেহি, সর কটা সকতা হ্যায় লেকিন সর ঝুকা সকতা নেহি। কোন মুসলিম জাতি বাতিলের সামনে মাথা নত করে না, সর কাটাতে পারে, মাথা কাটাতে পারে, গর্দান কাটাতে পারে, গর্দান ঝুকাতে পারে না। যারা বলেন সুবহানাল্লাহ। তারা কবিতা পড়ল, নাহনুল্লাযীনা বায়উ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সেই জাতি যারা আল্লাহর নবীর দিন গ্রহণ করেছি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা লড়াই চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রুহ থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা কোন ইংরেজ শাসনের সামনে মাথা নত করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজরা এরকম শেষ করলো, এরপরে কি ইসলাম শেষ হয়ে গেছে? আল্লাহ বলছেন, ইউরিদু নালিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। এই বাতি যদি কেউ ফুঁদিয়ে নিভাইতে চায়, নিভাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নির্বাপিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণ করিয়ে ছাড়বেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও দুনিয়ার সমস্ত কাফের ইহুদি খ্রিস্টান মিলে চেষ্টা করে ধ্বংস করতে পারবে? ইংরেজরা পেরেছে, বর্তমানে আমেরিকা ব্রিটেন খ্রিস্টান ইহুদি সব মিলে ইসলাম ধ্বংস করতে পারবে? এরপরে ইংরেজরা চিন্তা করে তাহলে কি করা যায়। এবারে আবার উইলিয়াম হান্টারদেরকে নিয়ে বসলো, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পুড়িয়ে ফেলেছি, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি, আলেমদের হত্যা করেছি, এরপরেও কেন ভারতবর্ষ জুড়ে ইংরেজ বিরোধী আন্দোলন দাউ দাউ করে জ্বলে উঠছে? তখন ইংরেজরা উইলিয়াম হান্টারেরা করলো কি, এই যে মাদ্রাসাগুলো আছে ছোট ছোট মাদ্রাসা, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলো, যাদের বুকে 30 পারা কোরআন আছে। ও আমার ভাইয়েরা, এবারে বলল ইংরেজদেরকে, বলল তোমরা কাগজের কোরআন পুড়িয়েছ, ইটের মাদ্রাসা ধ্বংস করেছ, কিন্তু এই যে ছোট ছোট 8-10 বছরের শিশু হাফেজ, এদের বুকের মধ্যে 30 পারা কোরআন সংরক্ষিত আছে, তোমরা কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোরআন ধ্বংস করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাই বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করার দায়িত্ব কার? পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কাইলে পাহাড় ভাঙ্গে না মাথা ভাঙ্গে? ঠিক এরকম এইখানে একটা মাদ্রাসা এসে আমি দেখলাম, আজ মাদ্রাসা কি জীর্ণ শীর্ণ, ঘর নাই, মেশকাত পর্যন্ত আসে। আল্লাহ আকবার, আপনারা এই মাদ্রাসাগুলোকে ভালোবাসবেন, এইগুলো ইসলামের দুর্গ, এইগুলোকে ভয় পায় কুফফাররা। এই আলেম সমাজ যতদিন থাকবে অতদিন পর্যন্ত কোন কাফের শক্তি ইসলামকে ধ্বংস করতে পারবে না, ঠিক কিনা? ইংরেজরা পারল না, এইবারে তারা গভীর চক্রান্তে লিপ্ত হল। এবারে তারা বলল আমরা মাদ্রাসা ভাঙবো না, এখন আর মাদ্রাসা গড়ব, দালাল তৈরি করব। কি তৈরি করব? এইবারে তারা আলিয়া মাদ্রাসা, কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করেছে মুসলমানরা, খ্রিস্টানরা, ইংরেজরা তৈরি করে, ইতিহাস পড়েন, ইংরেজরা মাদ্রাসা তৈরি করল, তৈরি করে শেষ করে নাই। ওই মাদ্রাসার প্রিন্সিপাল যাতে ওদের হাতে থাকে, নিয়ন্ত্রণ তাদের হাতে থাকে, এই জন্য এমন শর্ত দিল, প্রিন্সিপাল হওয়ার জন্য শিক্ষাগত এই যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা লাগবে এত বছরের। ওরা জানে যে মুসলমানদের মধ্যে এই যোগ্যতা সম্পন্ন লোক নাই, যার কারণে কলকাতা আলিয়া মাদ্রাসার একজন না দুইজন না পরপর 27 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, কয়জন, এবং 77 বছর পর্যন্ত এই কলকাতা আলিয়া মাদ্রাসা পরিচালনা করেছে খ্রিস্টানরা, কারা? আর সিলেবাস তৈরি করার দায়িত্ব দিয়েছিল ডক্টর ম্যাকলিকে, কাকে? ম্যাকলি খ্রিস্টান আলেম, বুখারী পড়াইতো, হাদিস পড়তে জানতো খ্রিস্টান, ওই খ্রিস্টান ডক্টর ম্যাকলি সিলেবাস তৈরি করল। তখনই ভাইজান আমাদের ইসলামের গোড়ায় বাস দিয়েছে, ইসলামের সর্বনাশ করেছে। ওরা ইসলামের অর্থ করেছে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে, এইটা ঘুরে যাদের ইসলাম মানে শান্তি। এইরকম ভাবে গুরুত্বপূর্ণ আর অনেক পরিভাষার পরিবর্তন করে দিল, আর কিছু দালাল তৈরি করল, গোলাম আহমদ কাদিয়ানি, একসময় সুফি সাহ, তারপরে পীর সাহ, তারপরে আল্লাহর ওলি, তারপরে মুজাদ্দেদ, তারপরে 1901 সালে নিজেকে নবী দাবি করেছে। কি দাবি করেছে? আমাদের নবীজির পরে কেউ যদি নবুয়াত দাবি করে সে মুসলমান না কাফের? ও আমার ভাইয়েরা, ইংরেজরা এই গোলাম আহমদ কাদিয়ানিকে তৈরি করলো। আমি ওই বিষয়ে ওয়াজ করতে অনেক সময় লাগবে, আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে আসতেছি। আমি বলতেছিলাম আজকের ওলামায়ে কেরামদের মনে রাখতে হবে, আপনাদেরও মনে রাখতে হবে, আমাদের সমাজে অনেকে রবিউল আউয়াল মাস এলে পরে কি করে? গেট সাজায়, বাতি সাজায়, আহলান সাহালান নবীর জন্মে খুশি, ভালো কথা, আমরাও খুশি। আমরা গেট সাজাইলাম আর আহলান সাহালান বললাম নবীর আগমনে আমরা ধন্য, মেহমান আসলো, এবারে মেহমান বললাম একটু গোসল করবো, পানির ব্যবস্থা করো, না না আপনার আগমনে ধন্য, তবে আমাদের কাছে গোসল করার ব্যবস্থা নাই। এরপরে মেহমান বলল আচ্ছা ঠিক আছে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, কষ্ট হয়ে গেছে সফরে, কষ্ট হলে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করো, না না আপনার আগমনে আমরা ধন্য, আমাদের কাছে খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত নাই। আমার ভাইজানেরা, এইটাকে মেহমানের সম্মান করা হল? আল্লাহর নবী এই কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছেন, ঠিক কিনা? ইতিহাস পড়ো, আল্লাহর নবী যখন উহুদের ময়দানে যুদ্ধের জন্য নামলেন, সারা জীবন শুনেছ দান দান শহীদ হয়ে গেছে, কেমনে শহীদ হইল জানো না? মুসলমান একটু আজকে শুনো ভালো করে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য নামলেন, যুদ্ধের ময়দানে নামলেন, তার গায়ে লোহার পোশাক, লৌহবর্ম, মাথায় লোহার টুপি, গলায় লোহার জালা, লোহার নেট পরা। কাফেররা দেখলো যে তরবারি আঘাত করলে কাজ হবে না, তীর মারলে কাজ হবে না, তাহলে কি করা যায়? যদি একটা বড় পাথর মাথায় মারা যায় তাহলে ওই পাথর পড়ার কারণে বসে পড়বে, গায়ের লোহা ঢুকে তারপরে মারা যাবে। এই চক্রান্ত করে একজন কাফের, বুখারী হাদিস বলেছে আজকাল কম ওকবাই আমি ময় সবচেয়ে হতভাগা, কারণ নবীর মাথায় যে পাথর মারে এর চেয়ে দুর্ভাগা আর কেউ আছে? এই হতভাগা কাফের আল্লাহর নবীর মাথায় একটা বড় পাথর ছুড়ে মারল, আল্লাহর নবী বসে পড়লেন, মাথায় লোহার হেলমেট ছিল, লোহার টুপি ছিল, হেলমেট যারা পরে দেখেন না দুই দিকে আংটা থাকে, আল্লাহ নবীর লোহার টুপির এক পাশ ভেঙ্গে গিয়া আল্লাহ নবীর গাল ভেঙ্গে দাঁতে আঘাত করলো, মারির ভিতর ঢুকলো। ও আমার ভাইয়েরা, একটু দাঁতে কষ্ট হইলে পাগল হয়ে যায়, আর আল্লাহর নবী গাল ভেঙ্গে মারির ভিতরে গিয়ে লোহা ঢুকে গেল, নবীজির দুইটা দাঁত সঙ্গে সঙ্গে পড়ে গেল, লোহাটা ভিতরে রয়ে গেল। আল্লাহর নবীর এই লোহা বের করার জন্য যুদ্ধের শেষে একজন সাহাবি দাঁত দিয়ে কামড় দিয়ে জোরে টান দিলেন, এত জোরে টান দিতে হল ওই সাহাবির দুইটা দাঁত পড়ে গেছে, লোহাটা বের হলো ঠিকই, ওই সাহাবিরও দুইটা দাঁত পড়ে গেছে। কি জোরে টান দিতে হলো আর কি শক্তভাবে ঢুকেছিল। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী এত কষ্ট করলেন, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে যখন কুফফাররা এরকম পাথর মারছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল না? ফিরাইছিলেন। কেন ফিরান নাই জানা দরকার আছে না? এখন বলবেন যে আল্লাহর নবী আমাদের মতো এত বুজুর্গ ছিল না মনে হয় নাকি? আমাদের কষ্ট করা লাগবে না, নবী একটু বুজুর্গ কম ছিলেন, নাউজুবিল্লাহ। ঘটনা কি এরকম? ভাইয়েরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঘটনা বলছিলাম, আমরা প্রায় শুনি নবী দান দান শহীদ করেছেন, কেমনে করলেন সে খবর তো আমাদের নাই। সত্যিকার অর্থে একজন মমিন যদি সত্যিকার নবীকে ভালোবাসে তাহলে তার জন্য এটা অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা। আল্লাহর নবী এত কষ্ট করলেন আল্লাহ তারা দেখতেছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল নাকি? ফিরায় নাই কেন একটু শুনে ভালো করে। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী আল্লাহর কাছে আমাদের চেয়ে, আমাদের বুজুর্গদের চেয়ে বেশি বুজুর্গ ছিল না কম ছিল? বেশি ছিল না কম ছিল? আল্লাহর নবীর কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো, আল্লাহর নবী কোরআন শরীফকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে আরম্ভ করলেন। গুরুত্বপূর্ণ পড়া যদি ছাত্রকে দেওয়া হয়, শিক্ষক ভয় দেখায় কালকে সবক শোনাইতে হইবে, এরপরে পড়ায়, তো ছাত্র ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করে কিনা? আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, এই কোরআনকে মুখস্থ করার জন্য আপনার কষ্ট করার দরকার নাই, ঠোঁট নাড়াচাড়া করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার দরকার নাই, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কি ভালোবাসা, ঠিক আছে কিনা? আরো সামনে চলুন, আল্লাহর নবী রাস্তা দিয়ে চলছেন, ম্যাগ এসে ছায়া দিচ্ছে। আল্লাহর নবী একদিন গাছের তলায় বসলেন, অন্যরা গাছের ছায়ায় বসলো, নবীর গায়ে রৌদ্র পড়ে গেল, আস্তে গাছটা সরে গিয়ে নবীর গায়ে ছায়া দিল, অন্যদের রৌদ্রে পড়ল। কি মোহাব্বত নবীর সঙ্গে! শুধু এ পর্যন্তই নয়, কোরআন পড়া মুসলমান আল্লাহর নবী রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে শুরু করলেন, পা ফুলে যাচ্ছে, সারা রাত্র ইবাদত করছেন। আল্লাহ তাআলা বললেন, লা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে মুযাম্মিল, আপনি রাতের বেলা ইবাদত করুন, দাঁড়িয়ে থাকুন, কিন্তু সারা রাত্র ইবাদত করা দরকার নাই, আপনি কিছুক্ষণ ঘুমান। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, অর্ধেক অথবা তার চেয়ে কম অথবা একটু বেশি আপনি ঘুমান, আপনি কিছুক্ষণ ঘুমাইবেন, কিছুক্ষণ ইবাদত করবেন, সারা রাত্র ইবাদত করার আপনার দরকার নাই। আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ তাআলা আপনাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, নবীর সঙ্গে কি ভালোবাসা, ঠিক কিনা? শুধু এ পর্যন্তই না, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদের সঙ্গে আলোচনা করছেন। আলোচনার এক পর্যায়ে ওমর ইবনুল খাত্তাবের আওয়াজ অথবা অন্য কোন একজন সাহাবীর আওয়াজটা একটু বড় হয়ে গেল, নবীর আওয়াজের চেয়ে বড় আওয়াজে কথা বলল, নবীর আওয়াজটা একটু চাপা পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতের আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিনগণ খবরদার, নবী আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না, নবী আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলছো, খবরদার এমনটা করবি না, এমনটা যদি করো তোদের জীবনের সমস্ত নামাজ রোজা নফল এবাদত ফরজ জিহাদ সবগুলো বাতিল হয়ে যাবে, টেরো পাবি না। কে বললেন? ওহি নাজিল হয়ে গেল, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলার কারণে ওহি নাজিল হয়ে গেল। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে যখন পাঠাইবার পরিকল্পনা করলেন, ও ভাইজান আমি শুরুতে বলেছিলাম আল্লাহ তাআলা রূহ জগতে এই দুনিয়াতে পাঠাবার আগে একটা মাহফিল করেছিলেন, সেইখানে বলেছিলাম আল্লাহর বিষয় নিয়ে, রব নিয়ে, কি নিয়ে, আরো একটা মাহফিল করেছেন আল্লাহ, আর একটা কি করেছেন? ওই মাহফিলটা ভাইজান আপনি আমি থাকতে পারি নাই, কেয়ামত পর্যন্ত এখন যারা আসবে কেউ ছিল না, ওই মাহফিলটা ছিল শুধুমাত্র নবীদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে, নবী এবং রসুলদেরকে নিয়ে ছিল। কারণ ছিল কি? মাহফিলে পোস্টার করে না, এই মাহফিলে পোস্টার করলে হেডলাইনে বড় একটা নাম থাকে বড় মেহমানের, ঠিক কিনা, আর নিচের দিকে অনেক ছোট ছোট বক্তার নাম থাকে, ঠিক কিনা। মাহফিল যখন শুরু হয় তখন কি ওই বড় মেহমান আগে আসে না পরে আসে? নিচের দিকের গুলো ছোট ছোট আগে আসে, ঠিক না। এই যে আজকের মাহফিলে প্রধান অতিথি আছেন কি যেন, হ্যাঁ আল্লাহ কি আছে, রশিদ আহমদ সাহেব, তো রশিদুর রহমান সাহেব উনি এখনো আসেন নাই, রাস্তায় আসেন, আসবেন এখনই, প্রধান মেহমান, প্রধান মেহমান আগে আসে না শেষে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মাহফিল সাজাইলেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আল্লাহর দিন প্রচারের জন্য। ওই মাহফিলে যেই বক্তাদের নাম, সেই বক্তাদের নাম হল আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ। আর ওই পোস্টারের হেডলাইনে যেই নামটা ছিল সেই নামটা হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, এবারে দুনিয়ার মাহফিল শুরু হবে, এর আগে আল্লাহ তাআলা নবীদেরকে ডাকলেন, সব নবীদেরকে উল্টা পাল্টা করবেনা খবরদার, নবীদেরকে শাসাইলেন, কি বলে? কোরআন শরীফের সূরায়ে আল ইমরানের 81 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একসাথ করলেন, এরপর অঙ্গীকার নিচ্ছেন, কোরআনে আসছে, ওয়াইদা আখাযাল্লাহু মীসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। হে নবী এবং রাসূলরা শুনো, আমি তোমাদেরকে নবুয়াত দান করব, রিসালাত দান করব, কিতাব দান করব, হিকমত দান করব, সব দিব, কিন্তু শুনো তোমাদের পরে একজন বড় মেহমান যাবে, কি যাবে? প্রধান মেহমান যাবেন, প্রধান বক্তা যাবেন। ওই প্রধান মেহমান সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, ওই প্রধান মেহমান তোমাদেরকেও সত্যায়ন করবেন, তোমাদের স্বীকৃতি দিবেন। সেই নবী যখন যাবেন, ওই প্রধান মেহমান যখন আসবেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, আমাদের নবীজির শান আলোচনা হচ্ছে কোথায়? রূহ জগতে আসমানে পাঠাবার আগেই আলোচনা হচ্ছে নবীদেরকে নিয়ে। খবরদার, ওই প্রধান মেহমান গেলে পরে তোমাদের আর কিছু চলবে না? চলবে। আমাদের নবী আসার পরে এখন যদি কোন ব্যক্তি অন্য কোন ধর্ম মানে, মুসলমান না কাফের, জান্নাতি না জাহান্নামী, পরিষ্কার বুঝবেন আমাদের নবীজির আগমনের পরে এখন যদি কেউ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ অন্য কোন ধর্ম পালন করে, সে মুসলমান না কাফের, জান্নাতি না জাহান্নামী। আবু তালেবের কাহিনী পড়েন নাই? আবু তালেব কি উপকার করল নবীর, কিন্তু জান্নাতি না জাহান্নামী? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে একত্র করলেন, নবী রাসূলদেরকে বললেন তোমাদের মাঝে আমার প্রধান মেহমান যাবে, প্রধান রসুল যাবে, কিন্তু খবরদার সেই নবী যখন যাবেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমাদের কাজ হল সেই নবীর প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের থেকে অঙ্গীকার নিচ্ছেন। এরপরে নবীরা আসতে শুরু করলো, আদম আলাইহিস সালাম আসলেন, মুসা আসলেন, ঈসা আসলেন, ইব্রাহিম আসলেন, এবারে আমাদের নবীদের আগের নবী ইব্রাহিম ঈসা আলাইহিস সালাম আসলেন, তিনি বনি ইসরায়েলদেরকে জড়ো করলেন, বললেন আর কি বললেন, সূরায়ে সফের মধ্যে আছে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমিহি আহমদ। আমার পরে একজন নবী আসবেন, তার নাম কি? আমাদের নবীজির নাম আসমানে আহমদ, জমিনে কি? মুহাম্মদ। কেন? আমার ভাইয়েরা, অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে, সেদিকে যাচ্ছি না। আমি বলতেছিলাম নবীজির শান, এই নবীজিকে যখন এত ভালোবাসা, এই নবীজিকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? এই নবীকে যখন তায়েফের ময়দানে, ওহুদের ময়দানে পাথর মারা হলো, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। কেন ফিরান নাই? কইবেন যে মনে আল্লাহর সঙ্গে বোধহয় একটু সম্পর্ক নষ্ট হয়ে গেছিল না? না, তাও হয় নাই। আল্লাহ তাআলা সূরায়ে আদ-দুহা বলছেন, আদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? এবারে আল্লাহ তাআলা বলছেন, শুনো, আম হাসিব তুমান তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে এত কষ্ট দিয়েছি কেন? শুনো, দুনিয়ার কোন ব্যক্তি, কোন বুজুর্গ, কোন ওলি যেন বলতে না পারে, আমাদের কষ্ট করা দরকার নাই, আমরা ফু দিলে ইসলাম কায়েম হয়ে যাবে। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি প্রবেশ করবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াযুলযিলু, তারা কঠিন দুর্ভিক্ষ, দুশমনদের দ্বারা ভূমিকম্পের মতো হামলার শিকার হলেন, এমনকি স্বয়ং রসুল এবং তার সাথে সাহাবিগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? এইরকম কঠিন পরিস্থিতির মোকাবেলা করলেন, তারপরে আল্লাহর সাহায্য আসছে কিনা? বোঝা গেল নবীর ওই কঠিন সুন্নাত গুলো পালন করতে হবে কিনা? না খালি মিঠা সুন্নাত পালন করে চলবে? ওই লাইলি মজনুনের কাহিনী আপনারা শুনেছেন, লাইলির জন্য মজনুন পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে, লাইলির একটু দয়া হইল, লাইলি করলো কি, মজনুনের জন্য ডেলি এক গ্লাস দুধ পাঠাবার ব্যবস্থা করলো। সকালবেলা যখন দুধ পাঠাবার সময় হইল, এলাকার যত ডুপ্লিকেট ভাটপার আছে সবগুলো মজনুন বন্ধ, দুধ খাওয়ার জন্য লাইলি লাইলি জিকির করে। এখন লাইলির পক্ষ থেকে যে দুধ পান করায়, সে গিয়ে লাইলিকে বলল যে, লাইলি তোমার মজনুন আসলে কয়জন? কেন মজনুন তো একজন। না না কি বলো, হাজার মজনুন, দৈনিক মজনুনদের তালিকা ভারী হচ্ছে। লাইলি বুঝতে পারল যে দুধ খাওয়ার জন্য নকল মজনুন তৈরি হয়ে গেছে। এবারে লাইলি একটা কাম করলো, আজকে দুধ নিয়ে যাইবে না, পেয়ালা ওইটাই নিয়ে যাইবা, একটা ছুরি নিয়ে যাইবা, মজনুনদেরকে বলবা লাইলি বড় অসুস্থ হয়ে গেছে, এখন রক্তের প্রয়োজন, মজনুনরা রক্ত দাও তাড়াতাড়ি। ঠিক যখন দুধ আসার সময় আসলো, দেখে সব লাইলি লাইলি জিকির করে মজনুনের কাতার। আজকে যে ব্যক্তি দুধ নিয়ে আসে, সে এসে ঘোষণা করলো, ও মজনুনের দল শুনো, আজকে লাইলি কিন্তু দুধ পাঠায় নাই, লাইলি অসুস্থ হয়ে পড়েছে, রক্তের প্রয়োজন, মজনুনদের রক্ত দিলে তারপরে ভালো হবে, তাড়াতাড়ি রক্ত দেওয়া শুরু করো। এবারে লাইলির পাগল মজনুনদের কাতার খালি হয়ে গেল, সব দৌড় দিল আর বলল, হাম দুধ পিনে ওয়ালে মজনুন হ্যায়, খুন দেনে ওয়ালে নেহি হ্যায়, আমরা দুধ পান করার মজনুন কিনা? রক্ত দেওয়ার মজনুন না। অবসমান সাহাবায়ে কেরাম দুধ পান করার মজনুন ছিল না রক্ত দেওয়ার মজনুন ছিল? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, আর ওই সময় একজন বড় বুজুর্গ ছিল পীর ফজাইল ইবনে আয়াস, তিনি তখন মক্কা মদিনায় থাকতেন। আব্দুল্লাহ বিন মুবারক বড় বহল মুহাদ্দিস, বড় আলেম, যুদ্ধের ময়দানে কষ্ট করছেন, দিন কায়েমের লড়াই করছেন। লোকেরা বলল, হুজুর আপনি এত বড় আলেম, আপনি কেন যুদ্ধের ময়দানে বসে কষ্ট করছেন? আপনি তো ইচ্ছে করলে ওই ফজাইল ইবনে আয়াজের মতো মক্কা মদিনায় থাকতে পারেন, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাইতেন, জমজমের পানি পান করতে পারতেন, বাইতুল্লাহ তওয়াফ করতে পারতেন, কেন খামাকা এত কষ্ট করছেন? এবারে ফজাইল ইবনে আয়াজ মক্কায় থাকে, আব্দুল্লাহ বিন মুবারক যুদ্ধের ময়দানে আছেন, ওইখান থেকে কবিতা লেখলেন ফজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে। একজন লোক হজে যাবে, তার কাছে কবিতাগুলো লিখে পাঠাইলেন, এই কবিতাটা গিয়ে মক্কায় ওই যে ইবাদত করতেছে সুফিজি ফজাইল ইবনে আয়াজের হাতে তুলে দিবা। কবিতাটা কি ছিল? এভাবে ছিল, শুনেন কি লেখছে। ইয়া আবদাল হারামাইনে লাও আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতে তালাবু। ওহে মক্কা মদিনার আবেদ, মক্কা মদিনায় বসে ইবাদত করছো, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, জমজমের পানি পান করতে পারছ, বাইতুল্লাহ তওয়াফ করতে পারছ, ঠিক আছে বুঝলাম এগুলো অনেক বড় দামি ইবাদত, কিন্তু তুমি যদি এইরকম সবাই যদি ওইরকম গিয়ে গোপনে ইবাদত করত, তাহলে আল্লাহর নবীর দিন জীবনে কায়েম থাকতো না, ঠিক কিনা? সবাই যদি জঙ্গলে গিয়ে ইবাদত করা শুরু করে আর মক্কা মদিনায় গিয়ে ইবাদত করা শুরু করে, তাহলে কি আল্লাহর নবীর দিন সমাধে থাকবে? এজন্য লেখলেন, ইয়া আবদাল হারামাইনে লাও আবসারতানা, হে মক্কা মদিনার ইবাদতকারী, তুমি যদি আমাদেরকে দেখতা, তালালিমতা আন্নাকা বিল ইবাদাতে তালাবু, তাহলে তুমি বিশ্বাস করতা তুমি যা করছো ওখানে বসে বসে ওটা একটা পাগলামি, আমাদের ইবাদতের তুলনায় তোমার এটা খেলনা ছলনা ছাড়া কিছুই না। আল্লাহর নবীর দিন ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমানদেরকে উলঙ্গ করে পিরামিড তৈরি করছে, মুসলমানদের প্রথম কিবলা ইহুদি দখল করে আছে, আর তুমি বসে বসে ওখানে বসে ইবাদত পান করছো, জমজমের পানি পান করছো, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ। জেনে রাখো, মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইহি, তুমি যখন ইবাদত করতে বসো তখন যখন জজবা আসে তখন তোমার চোখের পানি দিয়ে গিরিবা ভিজে যায়। আর আমাদের অবস্থা কি শুনো, আমরা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে জজবা আসে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের শরীরগুলো ভিজে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য, তুমি চোখের পানি দিয়ে ভিজে যাও আর আমরা আমাদের মাথার রক্ত দিয়ে চেহারার রক্ত দিয়ে ভিজে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আরো লেখলেন, রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো আতরের সুগন্ধি লাগাইয়া তারপরে বসো, ভালো কথা, আমার নবী আতর খুশবু ব্যবহার করতেন, ভালো কথা, কিন্তু আতরের জন্য কোন জান্নাতের গ্যারান্টি নাই, আর আমাদের আতর কি শুনবা? রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। যুদ্ধের ময়দানের ধুলা বালু এবং ঘোড়ার পায়ের আঘাতে পাথরের সঙ্গে আঘাত লেগে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে যায়, ওই আগুনের স্ফুলিঙ্গ আর ধোয়া ধুলা বালু ওইটা হলো আমাদের আতর গোলাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আতরের জন্য জান্নাতের গ্যারান্টি নাই, কিন্তু আমাদের আতরের জন্য কি আছে? জান্নাতের গ্যারান্টি আছে। তোমাদের ঘোড়াগুলো, তোমাদের হাদিয়া তোহফা, পীর সাহেবের ডিব্বা, লাঠি, গাঠি বস্তা, মানুষের দেওয়া হাদিয়া তোহফা, এইগুলো টানতে টানতে ক্লান্ত হয়ে যায়, আর আমাদের ঘোড়াগুলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জেনে রাখো, তুমি যত বড় পীর হও না কেন, তোমার জানাজার সময় তোমার কাপড় চোপড় খুলে ফেলবে, ঠিক কিনা? গোসল দেওয়াবে। আর আমি শহীদ হলে আমার কাপড় চোপড় খুলবে না, আমার জামা কাপড় সহ আমাকে গোসল দিবে না, আমার এই অবস্থায় কবর দেওয়া হবে। কারণ কেয়ামতের মাঠে যখন শহীদরা উঠবে, জখম নিয়ে যখন উঠবে, তখন হাদিসে বলা হয়েছে তাদের ইয়াসুবুদ্দামান জখমগুলো তাজা হয়ে যাবে, আবার রক্তগুলো জর্জর করে ফুটতে থাকবে, রংটা হবে রক্তের রং, গ্রানটা হবে মেশক আম্বারের। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এইরকম যখন রক্ত নিয়ে উঠবে সেই মিছিলে স্বয়ং আল্লাহর নবী নিজে উঠবেন, কারণ নবীরও দানদান শহীদ হয়েছিল কিনা, রক্তাক্ত হয়েছিলেন কিনা, আবু বকর ওমর ওসমান সমস্ত সাহাবী কেউ নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, কেউ আহত হয়েছেন। কিয়ামতের মাঠে যখন নবীদের মিছিল উঠবে, শহীদদের মিছিল উঠবে, যুদ্ধের ময়দানে যারা রক্তাক্ত হয়েছিল তাদের মিছিল উঠবে, সেই সময় আমরা আমাদের রক্তগুলো নিয়ে সেই মাঠে হাজির হব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম লেখলেন, এরপরে লেখলেন, শুনো, তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবে, কারণ তুমি জগৎ বিখ্যাত পীর বুজুর্গ, লক্ষ লক্ষ মুরিদ তোমার আছে, কিন্তু জেনে রাখো আমার জানাজায় হয়তো কোনো লোক আসবে না, ভয় পাবে। জেনে রাখো তোমার জানাজায় লোকের দরকার আছে, তুমি মরে গেছো, আর আমি আল্লাহর রাস্তায় শহীদ হলে আমি মরি নাই, আমি জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে বলা আছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিল লিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যায় তোমরা ওদেরকে মৃত্যু বলো না, ওরা আল্লাহর কাছে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী নিজেও বলতেন, আমার মনে চায় আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। আল্লাহর নবী বারবার এই কথা বলেছেন, বোঝা গেল এই যে কঠিন সুন্নাত এগুলো আমাদের পালন করা দরকার আছে কিনা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যেই দিন কায়েমের জন্য রক্ত দিলেন, যেই কোরআনের বিধান কায়েমের জন্য রক্ত দিলেন, সেই বিধান কি আমাদের সমাজে আছে? নবীর সুন্নাত কি দেশে আছে? নবী বললেন ডান দিক দিয়ে চলো, এরা কয় না ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে চলো, গাড়ি চলো বাম দিক দিয়ে। নবী বললেন রাইট লেফট ডান বাম, এরা কয় লেফট রাইট লেফট রাইট, ঠিক না, সব যায় উল্টা। মুসলমানদের সব কাজ হবে ডান দিক, ভালো কাজগুলো ডান দিক থেকে, এরা করে উল্টা দিক থেকে। সব জায়গায় রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিনকে ধ্বংস করা হয়েছে, সব জায়গায় ইসলাম আছে, কোথায় ইসলাম আছে? এই জন্য বলেছি সব জায়গায় তাওহীদ, এক আল্লাহর বিধান কায়েম করতে হবে, রাজি আছে কিনা ইনশাআল্লাহ। এইরকম যদি কায়েম করতে পারে নিজের মধ্যে এবং সমাজে, সেই মুসলমানদের ধ্বংস করার ক্ষমতা কারো আছে? ইতিহাস পড়ুন, হাজ্জাজ বিন ইউসুফ যদিও জালেম বাদশাহ ছিল কিন্তু ভালো, অনেক ভালো কাজও করেছে। এই যে কোরআন শরীফ পড়ি আমরা, নকতা লাগাইল, কে লাগাইছে জানেন? হাজ্জাজ বিন ইউসুফের সময়। এই হাজ্জাজ বিন ইউসুফের সময় রোম সম্রাটের দরবারে একজন মুসলমানের গালে কাফেররা থাপ্পড় মেরে আনন্দ উল্লাস করছিল। ওই মুসলমান তখন ওইখানে বসে চিৎকার মারল, হাজ্জাজ বিন ইউসুফ মুসলমানদের শাসনকর্তা হয়ে বসে আছো, আর আমি একজন মুসলিমের গালে রোমের দরবারে বসে থাপ্পড় মেরে কাফেররা উল্লাস করছে, আনন্দ করছে, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি জবাব দিবে, তৈরি হয়ে যাও। ওইখানে মুসলমানদের গোয়েন্দা ছিল, মুসলমানদের গোয়েন্দা হাজ্জাজ বিন ইউসুফের কানে কথাটা পৌঁছাইল। ইতিহাস সাক্ষী, হাজ্জাজ বিন ইউসুফের ঘুম হারাম হয়ে গেল, যুদ্ধের সমস্ত কমান্ডারদেরকে ডাকলো, বলল এই তোমার বাইতুল মালের চাবি, যত টাকা লাগে, পয়সা লাগে, অস্ত্র লাগে, সব তোমাদের জন্য দেওয়া হল। আমি চাই রোম সম্রাটের দরবারে বসে যেই মুসলমানের গালে থাপ্পড় মেরেছে ওই মুসলমানটাকেও আমার দরবারে আনতে হবে, আর যেই কাফেরটা থাপ্পড় মেরেছে ওকেও আমার দরবারে ধরে আনতে হবে। ও আমার ভাইয়েরা, মুসলমান কমান্ডো বাহিনী বারবার চেষ্টা করে ঠিকই সফল হল, ওই মুসলমানকে আনা হল, এবং মুসলমানের গালে যেই কাফেরটা থাপ্পড় মেরেছিল সে কাফেরকে আনা হল। এবারে হাজ্জাজ ইবনে ইউসুফ ওই মুসলমান ব্যক্তিকে বলল, দেখো রোম সম্রাটের দরবারে বসে তোমার গালে যে ব্যক্তি থাপ্পড় মেরেছিল সে হল এই কাফের, তুমি তার গালে একটা থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নাও। মুসলমানটা তার গালে থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নিল, এবারে এবারে মুসলিম হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, ও কাফের, আমি তোকে হত্যা করব না, তোকে রোম সম্রাটের দরবার পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থা করছি, শুন, রোমের দরবারে গিয়ে বার্তা পৌঁছে দিবি, মুসলমানদের গালে থাপ্পড় মেরে আনন্দ উল্লাস করতে কাউকে দেওয়া হয় না, মুসলমান বরদাস্ত করে না, মুসলমান তার প্রতিশোধ নিয়েই ছাড়ে। এই খবরটা রোমের দরবারে পৌঁছাইয়া দেওয়ার জন্য তোকে ছেড়ে দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন সেই মুসলমানদেরকে নিয়ে কাফেররা আনন্দ উল্লাস করছে, হত্যা করছে, ঠিক কিনা? মুসলমানদেরকে ইতিহাস পড়ুন না, আফ্রিকা বিজয় করেছিলেন সাহাবীর নাম কি? তার এক বিনজিরা সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রথম গেছিলেন, ইতিহাস সাক্ষী। যখন সামনে নদী, ওই পর আফ্রিকা পর্যন্ত চলে গেলেন, সামনে নদী, এবারে তিনি বললেন সাথীদেরকে, ও সাহাবীরা, তোমরা কি ইসলাম এই নদীর এই পার পর্যন্ত পৌঁছাইবা নাকি আরো ওপারে পৌঁছাইবা? সাহাবীরা বললেন, তুমি তো কমান্ডার, তোমার ইচ্ছা যেটা সেইটি আমরা মানব। বলেন, আমি ওই নদীর ওই পার পর্যন্ত ইসলাম পৌঁছাইতে চাই। বলে, তাহলে ঘোড়া তোমরা নদীতে নামিয়ে দাও। সাহাবায়ে কিরাম রাতের অন্ধকারে নিজের ঘোড়া উটগুলোকে ওই গভীর সমুদ্রে ছেড়ে দিল, না নামিয়ে দিল। কবি ইকবাল বলেছেন, দস্ত তো দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে, বাহারে জুলমত মে ঘোড়া দৌড়ে দিয়ে হামনে, স্থল তে স্থল আমরা অন্ধকার সমুদ্রে কেউ ছাড়ি নাই, গভীর রজনীতে আমরা সহজ সমুদ্রের মধ্যে আমাদের ঘোড়া চালিয়েছি, একটা ঘোড়া হারালো না, একটা উঠারায় নাই, একজন সাহাবি মরে নাই, আফ্রিকার ওপারে পার হয়ে উঠে গেল। এবারে আফ্রিকার সরকার দেখল, এইগুলো তো দেবদেবী, এইগুলোর সঙ্গে ঝগড়া করে লাভ নাই, জঙ্গলের কাছে থাকতে দাও, জঙ্গলের বাদ ভল্লুক এইগুলো খেয়ে শেষ করে ফেলবে। ও মুসলমান ইতিহাস পড়ো, ওই কমান্ডার সাহাবি সঙ্গীদেরকে বলল, এই জঙ্গলের পাশে একটা মঞ্চ তৈরি করো। আফ্রিকার লোকেরা বলল, এই পাগল, জঙ্গলের সামনে মঞ্চ তৈরি করে কিসের ভাষণ দিবে, কাকে শোনাবে, অস শোনাবে? মঞ্চ যখন তৈরি হয়ে গেল, ওই সাহাবি কমান্ডার মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিতে লাগলেন, ও জঙ্গলের বাঘ ভল্লুকেরা শোনো, আমরা আল্লাহর নবীর সৈনিক, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এসেছি, আমাদের জন্য এই জঙ্গলে থাকার ব্যবস্থা করা হয়েছে, তোরা আমাদের জন্য এই জঙ্গলটা খালি করে অন্যত্র চলে যা। আমার ভাইয়েরা ইতিহাস সাক্ষী, ঘোষণা দিতে মাত্র দেরি হল, ওই জঙ্গলের বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, আর ভল্লুকের কাতারে ভল্লুক, সাপের কাতারে সাপ, বিচ্ছুর কাতারে বিচ্ছু, প্রত্যেকটা স্বতন্ত্র দলে দল দিয়ে তারা ময়দান ত্যাগ করে চলে গেল। হুকুম কার? হুকুম মানে কার? জঙ্গলের পশু পক্ষে হুকুম মানে কার? মুসলমানদের জন্য আল্লাহ তারা সবগুলো তাবে করতে পারেন কিনা? এই সিলেটের ইতিহাস পড়েন না, শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন আসলেন, তখন এই বরাক নদী, সুরমা নদীর সমস্ত খেয়া পাড়া পাড়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? এরপরে তিনি কি করেছিলেন? সঙ্গীদেরকে বললেন, তোমরা এই সমুদ্র যার হুকুমে চলে তার হুকুমে বিসমিল্লাহ বলে নদীতে নেমে যাও। নদী পার হয়ে গেছিলেন কিনা? ও মুসলমান জাতি, আজকেও যদি তোমরা আল্লাহর সেই দিন কায়েম করতে পারো, তাওহীদের দিন কায়েম করতে পারো, আল্লাহর হুকুম পালন করতে পারো, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম মুমিনদেরকে সাহায্য করেছেন, এখন সাহায্য করতে পারেন কিনা? তবে শর্ত একটাই। শর্ত কি? একটা শর্ত, শর্ত হচ্ছে ইমানটা মুকাম্মাল, তাওহীদ ভিত্তিক হতে হবে। কি হতে হবে? শিরক মুক্ত ইমান হবে। কি হতে হবে? আজকে আমাদের দেশে মানুষের মধ্যে অনেক শিরিক ঢুকে গেছে, অনেকে আছে আল্লাহর নবী কিনে বাড়াবাড়ি করা। আমরা নবীদের বিশ্বাস করি, আল্লাহর পরে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম কি? মানুষ। আরে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে? তাহলে মানি দাঁড়ায় এই যে আল্লাহর পরে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি তার নাম কি? কিন্তু তাই বলে কি আল্লাহর সঙ্গে মিলান যাবে? আল্লাহ হলেন খালেক, বাকি সব কি? মাখলুক, বাকি সব কি? এখন দেখবেন আমাদের দেশে অনেক বাড়াবাড়ি, অনেক ছাড়াছাড়ি। এই জন্য বউকে মহব্বত করতে হবে, আবার মাকেও মহব্বত করতে হবে। তাই বলে মাকে মহব্বত করতে গিয়ে বউ ডাকা যাবে, আর বউকে মহব্বত করতে গিয়ে মা ডাকা যাবে? বরং অলিদেরকে অলির জায়গায়, নবীদেরকে নবীর জায়গায়, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে, ঠিক আছে কিনা? ও আমার ভাইয়েরা, এই নবীর মহব্বত যদি করতে চাও, নবী যেই দিন কায়েম করে গেছেন, নবী যে সুন্নাহ প্রতিষ্ঠিত করে গেছেন, ওইটার উপর অটল থাকতে হবে কিনা? আল্লাহর নবী দীর্ঘ 23 বছর পর্যন্ত এই কোরআন প্রচার করে, নির্যাতন সহ্য করে, যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন সেই সময় তিনি গোটা সাহাবায়ে কেরামদের ইঙ্গিত করে বললেন, আমার সাহাবীরা শুনো, কিয়ামতের মাঠে তোমাদেরকে যেমন জিজ্ঞেস করা হবে, আমাকেও জিজ্ঞেস করা হতে পারে, কারণ আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এইটা সম্পূর্ণ মানুষের কাছে পৌঁছাইয়া দেন। আল্লাহর নবীকে হুকুম দিচ্ছেন কে? সব পৌঁছাইয়া দেন। আল্লাহর নবী সব পৌঁছাইছেন কিনা, না কিছু গোপন করেছেন? আমার ভাইয়ের ইতিহাস পড়ুন, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ইঙ্গিত করে বলেন, শোনো, আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছিলেন এই কোরআন পৌঁছাবার জন্য, বলো আসাক্ষীরা আমি কি পৌঁছিয়েছি? আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি?